السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قد 4 جانواري 2012 روز بودبار মানিকগঞ্জ জেলার ঘিওর থানার দৌলতপুর থানার ধামসার বাজার ও জামে মসজিদের উদ্যোগে আয়োজিত অধ্যকার এই মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ আব্দুল মজিদ প্রধান, অন্যান্য ওলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত সর্বস্তরের মুসলিম ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আজকের এই গুরুত্বপূর্ণ মাহফিলে আসার এবং বসার তৌফিক ইনায়াত করেছেন। এই জন্য সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, ইয়া রব্বি لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. আজকে যে মাহফিলে আমরা একত্রিত হয়েছি এটা আসলে সাধারণ কোন গানের মজলিস না, কোন রকম রাজনৈতিক জনসভাও না, একটা দিনই মাহফিল। আমরা মুসলিম, আজকে আমরা অনেকেই জানি না ইসলাম শব্দের অর্থ কি। আমি যদি জিজ্ঞেস করি ইসলাম মানে কি, হয়তো আপনারা ওই অর্থটাই বলবেন যেটা সাধারণত ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে শিখিয়েছে। আপনারা বলুন তো ইসলাম মানে কি? শান্তি, এটাই বলে মানুষে। আসলে ইসলাম মানে শান্তি না, ইসলাম প্রতিষ্ঠিত হলে শান্তি প্রতিষ্ঠিত হয়, এটা ঠিক, কিন্তু ইসলাম শব্দের অর্থ শান্তি না। সালাম অর্থ শান্তি। আমি এখানে বসে বলেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি, আপনাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত এবং শান্তি বর্ষিত হোক, তাহলে সালাম অর্থ শান্তি। ইসলাম মানে কি এটা আমরা অনেকেই জানি না, মুসলিম শব্দের অর্থ কি আমরা অনেকেই জানি না। অথচ এদেশে ওয়াজ মাহফিল হয়তো আপনাদের এলাকায় কম হয়, সারা বাংলাদেশে এখন প্রতি রাতে ওয়াজ হচ্ছে। শুনতে শুনতে নগমাহায়ে মাহফিলে বেদাত কো কান বহরে হো গয়ে দিল বদমজা হোনে কো হায়ে। ওয়াজ মাহফিল শুনতে শুনতে কান বধির হয়ে যাচ্ছে, অন্তরটা বিরক্ত হয়ে যাচ্ছে। এরপরেও যদি মুসলমানদের জিজ্ঞেস করা হয় ইসলাম শব্দের অর্থ কি, তাও বলতে জানে না। অথচ কোরআনুল করিম স্পষ্ট বলা আছে, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে বললেন আসলিম, ও ইব্রাহিম তুমি ইসলাম কবুল করো, ইসলাম গ্রহণ করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম উত্তর করলেন ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি গোটা জগৎ সমূহের যিনি রব, গোটা জগৎ সমূহের যিনি মালিক, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এই সব কিছুর যিনি একচ্ছত্র মালিক, আমি তার কাছে আত্মসমর্পণ করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পরিষ্কার হয়ে গেল ইসলাম শব্দের অর্থ কি। আমি এটা আগেও বলেছি আবারও বলছি, খুব খেয়াল করবেন, ইসলাম কায়েম হলে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে, এটা ঠিক, কিন্তু ইসলাম শব্দের অর্থ কি না, শান্তি না। ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। ইসলাম অর্থ কি, তার মানে হচ্ছে এক আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার নাম কি, ইসলাম। তাহলে আল্লাহর হুকুম যারা মানে তাদের কি বলা হয়, মুসলিম। তাদেরকে বলা হয় কি, আত্মসমর্পণ করা হলো ইসলাম। আর আত্মসমর্পণ যে করে তার নাম কি, আমরা সকলেই মুসলিম। আমরা সকলেই কি, মুসলিম। এখন মুসলিম হওয়া যাবে কি করলে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করে, আমাদেরকে সৃষ্টি করে দুনিয়ায় পাঠাবার আগেই একটা বড় ধরনের সম্মেলন করেছিলেন, সেইখানে আপনি আমি আদম আলাইহিসসালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত রুহু দুনিয়াতে আসবে সমস্ত রুহুগুলোকে আল্লাহ তাআলা একত্র করে একটা অঙ্গীকার নিয়েছিলেন। কোরআনে আসছে ওয়াইদা আকাদাল্লাহু মিসাকা বনি আদম, আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমের থেকে ওয়াইদা আখাযা রাব্বুকা মিন বনি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে তৈরি করে তার পিঠের ভিতরে মোসা দিয়ে আদমের রুহগুলো থেকে, আদমের রুহ পিঠের থেকে আদমের সন্তানদের রুহগুলোকে বের করলেন, আবার তাদের থেকে তাদের সন্তানগুলোকে, এইরকম ভাবে সমস্ত বনি আদমের রুহগুলোকে একত্র করে আল্লাহ রাব্বুল আলামিন একটা মহা সম্মেলন করলেন। কিসের জন্য? আল্লাহ নিজের পরিচয় দিলেন, ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষের রুহগুলোর সামনে নিজের পরিচয় দিয়ে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, আলাস্তু বিরাব্বিকুম, বলো আমি তোমাদের রব নই কি? এটা কেন বললেন? আল্লাহ বলছেন, ইন্না কুন্না ক্বালু বালা শাহিদনা, সব মানুষেরা বলল অবশ্যই আপনি আমাদের রব, আপনি আমাদের, খেয়াল রাখবেন রবের আমি একটু পরিচয় দেব, আপনি আমাদের রব। এই সাক্ষীটা আল্লাহ কেন নিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আনতাকুলু ইয়াউমাল কিয়ামাতি, যাতে করে কিয়ামতের দিবসে কোনো ব্যক্তি বলতে না পারো, কোনো ব্যক্তি যেন আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করতে না পারে, ইন্না কুন্না আন হাযা গাফিলিন, আল্লাহ আমরা তো এগুলো জানতাম না, তোমাকে চিনতাম না, বুঝতাম না, আল্লাহ আমাদের কাছে কেউ বলে নাই, তোমার পরিচয় কেউ দেয় নাই, এইরকম অভিযোগ করতে কেউ না পারে, কেউ যেন আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করতে না পারে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই নিজের পরিচয় দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এক নাম্বার বললেন এটা, দুই নাম্বার কি বললেন? আও তাকুলু, অথবা যেন এই কথা কেউ বলতে না পারো, ইন্নামা আশরাকা আবাউনা মিন ক্বাবলু, আমরা তো এগুলো শুরু করি নাই, আমার মা বাপ বাপ দাদা পূর্বপুরুষরা এগুলো করেছে, শিরিক করেছে, বেদাত করেছে, অন্যায় করেছে, আমরা তো এগুলো শুরু করি নাই। ওয়াকুন্না যুররিয়াতাম বাদ মিন বাদিহিম, আমরা তো ছিলাম তাদের পরে তাদের কেবল অনুসারী, আমরা এগুলো চালু করি নাই। এই কথা বলে কারো পার পাওয়ার কোনো সুযোগ নেই। সূরা আরাফ 172 নম্বর আয়াত। এখানে পরিষ্কার হয়ে গেল যে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে প্রথমে আমাদের কাছে নিজের পরিচয় দিলেন কি বলে? রব। কি বলে? রবের গুরুত্বটা অনেক বড়। আমার আগে হয়তো শুরু করেছিল, এই জন্য আমি আবারও টানছি কথাটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে হুকুম নাজিল করেছেন সেটার নাম কি? সালাত, নামাজ। নামাজের মধ্যে আমরা দাঁড়িয়ে কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? যিনি রব্বুল আলামিন, রব। আবার রুকু থেকে বলি সুবহান রাব্বিল আযীম, রুকুর থেকে সোজা হয়ে দাঁড়িয়ে কি বলতে হয়? রব্বানা লাকাল হামদ। আবার সেজদায় গিয়ে বলি সুবহান রাব্বিয়াল আলা, ঠিক কি না? এই রবের পরিচয় জানা দরকার আছে না? দুনিয়াতে আসার আগেও রবের সম্পর্কে পরিচয় করানো হলো, দুনিয়াতে এসেও নামাজে দাঁড়িয়ে রব, রুকুতে গিয়ে রব, সেজদায় গিয়ে রব, আবার যখন দুনিয়ার থেকে আমরা চলে যাব আখেরাতের প্রথম ঘাটির নাম কি? প্রথম ঘাট কি? এই কবরে গেলে ভাই তিনটা প্রশ্ন আসবে। প্রথম প্রশ্ন, মান রব্বুকা, বলো কে ছিল তোমার রব, তার পরিচয়টা কি? কবরে গেলে আবার রবের প্রশ্ন, রবকে চেনা দরকার আছে কিনা? আমি প্রথমে একটু রবের পরিচয় নিয়ে আলোচনা করে এরপরে মূল আলোচনা আসবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন ফেরাউনের কাছে রবের দাওয়াত দেওয়ার জন্য। আপনারা শুনেছেন ফেরাউন নিজেই আল্লাহ দাবি করেছিল, রব দাবি করেছিল। এজন্য মূসা আলাইহিস সালাম যখন গিয়ে ফেরাউনকে দাওয়াত দিলেন, ফেরাউন প্রশ্ন করল, ফামার রাব্বুকুমা ইয়া মূসা, ও মূসা আমি তো তোমাকে লালন পালন করেছি, আমার ঘরে খেয়ে দিয়ে বড় হয়েছ, এখন আবার তুমি কোন রবের দাওয়াত দিচ্ছ, কে তোমার সেই রব, কি তার পরিচয়? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন যে উত্তরটা দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাবার জন্য কোরআনুল করিমের সূরায়ে তাহার ৫০ নম্বর আয়াতে কোট করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ক্বালা রাব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রব হচ্ছেন সেই মহান সত্তা, মহান জাত, মহান রব্বুল আলামিন, যিনি সমস্ত মখলুকাতকে সৃষ্টি করেছেন। সব মখলুকাতকে সৃষ্টি করে আবার যখন যা প্রয়োজন, জীবনের ধাপে ধাপে, জীবনের বাঁকে বাঁকে যখন যা প্রয়োজন, বিনা দরখাস্তে, বিনা আবেদনে, নিজের থেকে বুঝে শুনে পূরণ করেন। তার নাম কি? কোনো দরখাস্ত করা লাগে না, কোন আবেদন করা লাগে না, নিজের থেকেই বুঝে শুনে পূরণ করেন। এরকম যিনি করেন তার নাম কি? আমাদের রব কে? একটু উদাহরণ দিলেই বুঝবেন। ভাইজান, আমরা যখন মায়ের পেটে ছিলাম, মায়ের পেটে থাকা অবস্থায় যখন পাঁচ মাস বয়স হয়ে গেল, রুহু চলে আসলো, এবারে মায়ের পেটে বসে আমাদের ক্ষুধা লেগে গেল, মায়ের পেটে খানা পৌঁছাবার মতো দুনিয়ার কোনো শক্তি নেই, দুনিয়ার কোনো চিকিৎসা বিজ্ঞানী, দুনিয়ার কোনো খাদ্যমন্ত্রী, দুনিয়ার কোনো নেতা নেত্রী, কারো পক্ষে সম্ভব ছিল না মায়ের পেটের ভিতরে খাবার পৌঁছানো। আল্লাহ রাব্বুল আলামিন নিজের পক্ষ থেকে বুঝে শুনে মায়ের মাসিক ঋতুস্রাবটাকে বন্ধ করে দিয়ে বাচ্চার নাভির সঙ্গে সংযোগ দিয়ে ওই মায়ের পেটের ভিতরে বসে খাবারের বন্দোবস্ত করেছেন। এজন্য কোনো দরখাস্ত করতে হয় নাই, কোনো মিছিল করতে হয় নাই, এমনকি বাচ্চার পক্ষে কান্নাকাটি করার কোনো সুযোগ ছিল না। ওইখানে বসে যিনি নিজের পক্ষ থেকে বুঝে শুনে খাবার বন্দোবস্ত করেছেন, তিনি কে? ক্বালা রাব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। মাইকের একটু বাড়াই থেকে বলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার রব হচ্ছেন সেই মহান রব্বুল আলামিন, যিনি সমস্ত মখলুকাতকে সৃষ্টি করেছেন, এরপরে যখন যা প্রয়োজন সবগুলো নিজের পক্ষ থেকে বন্দোবস্ত করেছেন। তার নাম কি? তার নাম হচ্ছে রব। তার নাম কি? আমি একটু রবের পরিচয় দিচ্ছি। এরপরে যখন আমাদের দুনিয়া আসার সময় আসলো, দুনিয়ায় আসার পরে আমরা কি খাব? মানুষের তৈরি করা খাবার যদি ঠান্ডা হয় সর্দি লাগবে, ভাইজান গরম হলে মুখটা পুড়ে যাবে, শক্ত হলে গলায় আটকে যাবে, আবার দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে বিভিন্ন রোগ জীবাণুর আক্রমণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার নিজের পরিচয় দিয়ে হাজির হয়ে গেলেন, ওই বাচ্চার মায়ের বুকের দুধের স্তনের ভিতরে একটা দুধ তৈরি করলেন, যেই দুধটাকে শাল দুধ বলা হয়, হলুদ বর্ণের গাঢ় দুধ। আগের যুগের অশিক্ষিত মেয়ে লোকেরা মনে করত এই শাল দুধ পান করলে ধনুষ্টঙ্কর হয়, এই জন্য চিপে ফেলে দিত। বর্তমান যুগের সমস্ত চিকিৎসা বিজ্ঞানী, সমস্ত ডাক্তার, সমস্ত বিজ্ঞানী একমত হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের বুকে শাল দুধটাকে ধনুষ্টঙ্কর হওয়ার জন্য দেন নাই, বরং দুনিয়াতে যখন সন্তানটা ভূমিষ্ঠ হবে, একদিকে তার খাবারের প্রয়োজন হবে, আর একদিকে পানির প্রয়োজন হবে, আর একদিকে বিভিন্ন রোগ জীবাণুর আক্রমণ হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই মায়ের বুকের শাল দুধটাকে একদিকে খাবার হিসাবে, আর একদিকে পানি হিসাবে, আর একদিকে সমস্ত রোগ জীবাণুর থেকে ঔষধ হিসাবে, প্রতিষেধক হিসাবে এই শাল দুধটাকে তৈরি করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্বালা রাব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। শুধু এ পর্যন্তই না, এরপরে বাচ্চা দুধ পান করা শুরু করলো, দুধের ভিতরে ফোটা ছিদ্র একটা না অনেকগুলো? কেন অনেকগুলো? একটা যদি মোটা ছিদ্র থাকতো, বাচ্চার মুখের থেকে দুধটা গিয়ে মস্তিষ্কে ঢুকে যেত। ও আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য মায়ের বুকের ভিতরে দুধের ফোঁটার ভিতরে অনেকগুলো ছিদ্র করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে বাচ্চা দুধ পান করতে করতে বড় হচ্ছে, দুই বছর দুধ পান করলো, এখন তার দুধ খেলে চলে না, খিচুড়ি খেতে হবে, মুরগির বাচ্চা কবুতরের বাচ্চা খেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার তার রবের পরিচয় দিলেন, কোনো দরখাস্ত করতে হলো না, কোনো মিছিল করতে হলো না, গাড়ি ভাঙচুর করতেও হলো না। আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চার কচি মুখের ভিতরে সুন্দর সুন্দর মুক্তার মতো দাঁত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে বাচ্চা খিচুড়ি খাচ্ছে, আপনাদের জন্য খিচুড়ি তৈরি হচ্ছে মাশাআল্লাহ, খিচুড়ি খাওয়া শুরু করলো, মুরগির বাচ্চা খেতে শুরু করলো, কবুতরের বাচ্চা খেতে শুরু করলো। এবারে বাচ্চা বড় হয়ে গেল, এখন আর তার এই মুরগির বাচ্চা খিচুড়ি খেলে চলবে না, তাকে হাড্ডি চাবাতে হবে, গরুর হাড্ডি খাসির হাড্ডি। আল্লাহ রাব্বুল আলামিন আবার নিজের পরিচয় দিয়ে ওই ছোটবেলার ছোট মুখের দাঁতগুলোকে পর্যায়ক্রমে ভেঙে দিয়ে এবারে বড় বড় দাঁত দিয়ে মুখটাকে পরিপূর্ণ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন যা প্রয়োজন সবগুলো যিনি ব্যবস্থা করেন তার নাম কি? কি সুন্দর তার হুকুম! আপনি দেখেন মাথায় আমরা সেজদা করি, গসতে গসতে কালা হয়ে যায়, ঠিক কিনা? হাত কি কালো হয়? কালো হয় না। ও আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন নাকটা কোন জায়গায় দিয়েছেন? নাকটা যদি পিছনে থাকত, খাবারের লোকমাটা নাকের কাছে নিয়ে ধরতে হতো, নাক যদি বলতো হ্যাঁ খাবারটা ভালো পচা না, তারপরে খেতে হতো। আল্লাহ রাব্বুল আলামিন নাকটাকে এমন ভাবে ফিট করে দিলেন, এখন মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে এক মুহূর্তের মধ্যে রিপোর্ট চলে আসে, নষ্ট খাবার হলে একবার সঙ্গে সঙ্গে ফেলে দিতে হয়, ঠিক কিনা? চোখটা দিয়ে আবার উপর দিয়ে একটা ব্যারিকেড দিয়েছেন হাড্ডি দিয়ে, ঠিক কিনা? প্রাচীর করে দিয়েছেন। আমাদের চোখ যদি ওই যে ভাসা মাছ আছে না, পানি ভর ভাসে, ওর চোখ যেরকম উপরে এরকম উপরে থাকতো, অবস্থা কি হতো? আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে চোখ দুটোকে তৈরি করলেন, এরপরে চোখের উপর দিয়ে হাড্ডি তৈরি করে দিলেন যাতে করে চোখটা সহজে আঘাত না লাগে। আরো যদি আপনি চিন্তা করেন দেখবেন মুখের ভিতরে একটা জিহ্বা আছে, জিহ্বার সঙ্গে দাঁতের কি শত্রুতা দেখছেন! দাঁত যদি একটু সুযোগ পায়, দাঁত যদি কোন রকম সুযোগ পায়, সঙ্গে সঙ্গে জিহ্বাটাকে কামড় দিয়ে ছিঁড়ে ফেলে নষ্ট করে দেয়, ঠিক কিনা? কিন্তু জিহ্বার ব্যাপারটা উল্টা, জিহ্বাটা এমন যদি দাঁতের ভিতরে গোস্তের টুকরা ঢুকে যায়, জিহ্বা কেবল ওইখানে আঘাত করতে থাকে, যতক্ষণ পর্যন্ত ওটাকে বের করতে না পারে অতক্ষণ পর্যন্ত জিহ্বাটার কোনো শান্তি নাই, ওইটাকে বের করে দাঁতটাকে মুক্ত করে তারপরে ছাড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ, ঠিক কিনা? সবগুলো করেন কে? ও আমার ভাইয়েরা, আপনি বলবেন হুজুর আমরা তো জানি মুরগির ভিতরে ডিমের ভিতরে বাচ্চা হয়, ডিমের ভিতরে বাচ্চা খাবার কোত্থেকে পাবে? ও আমার ভাইয়েরা, একটু চিন্তা করলে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন ডিমের ভিতরে দুইটা অংশ রেখেছেন, একটা হলুদ বর্ণের কুসুম আর একটা হচ্ছে সাদা বর্ণের লালা। বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন ওই হলুদ অংশ দিয়ে বাচ্চা তৈরি হয়, ডিমের ভিতরে বাচ্চা তৈরি হয়ে গেল। বাচ্চা তৈরি হয়ে যাওয়ার পরে এখন বাচ্চার ওখানেও খাবারের প্রয়োজন হয়ে যায়। ডিমের ভিতরে বাচ্চার যখন বডি তৈরি হয়, রুহু তৈরি হয়ে যায়, এবারে তার খাবারের প্রয়োজন হয়। ওই ডিমের ভিতরে বসে বাচ্চা খাবারের জন্য আন্দোলন করতে পারে না, মিছিল করতে পারে না। ও আমার ভাইয়েরা, ওইখানে বসে মায়ের নাভির সঙ্গে সংযোগ দেওয়ার কোনো সুযোগ নেই। মানুষের বাচ্চা বা যে সমস্ত জিনিসের বাচ্চা পেটে হয় তা তো মায়ের নাভির সঙ্গে সংযোগ দিয়ে খাবারে বন্দোবস্ত করা যায়, কিন্তু যে সমস্ত ডিমের বাচ্চাগুলো ডিমের ভিতরে হয় ওই বাচ্চাগুলো মায়ের নাভির সঙ্গে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই ডিমের ভিতরের বাচ্চার খাবারের জন্য সাদা লালাগুলোকে খাবার হিসাবে তৈরি করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। قال ربنا الذي اعطى كل شيء خلقه ثم هدى শুধু এ পর্যন্তই নয়, এবারে ডিমের ভিতরে বসে বাচ্চা খাবার খেতে খেতে ওর খাবারের গুদামটা ফুরিয়ে গেল, এখন বাচ্চা কি করবে, ওখানে মরে থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে না, তোমার চতুর্দিকে যে প্রাচীরটা রয়েছে এই সাদা প্রাচীরটা কোন জেলখানার প্রাচীর না, চীনের প্রাচীর না, এইটা হালকা প্রাচীর, তোমার ঠোঁট দিয়ে চতুর্দিকে ঠোকরাতে থাকো। এবারে ডিমের ভিতরে বসে বাচ্চা চতুর্দিকে তার ঠোঁট দিয়ে ঠোকরাতে থাকে, ঠোকরাতে ঠোকরাতে যখন চতুর্দিকটা ভেঙে ফেলে, এবারে আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে যায় মাথা দিয়ে মারো ধাক্কা। এবারে ডিমের ভিতরে থাকা বাচ্চা মাথা দিয়ে আস্তে আস্তে ধাক্কা মারতে মারতে ডিমের খোসাটাকে দুই ভাগ করে পৃথিবীর বুকে চলে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জ্ঞান বুদ্ধি দিচ্ছেন কে? আল্লাহ। قال ربنا الذي اعطى كل شيء خلقه ثم هدى ফিরাউন শুনে রেখো, আমার রব হচ্ছেন সেই মহান রব্বুল আলামিন, মহান সৃষ্টিকর্তা, যিনি সমস্ত মখলুকাতকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করি কেবল ছেড়ে দেন নাই, তার জীবনের ধাপে ধাপে, জীবনের বাঁকে বাঁকে যখন যা প্রয়োজন সবগুলো নিজের পক্ষ থেকে বন্দোবস্ত করেন, এইরকম যিনি মহান রব তার নাম হচ্ছে রব্বুল আলামিন। ও আমার ভাইয়েরা, এবারে ডিমের ভিতর থেকে বাচ্চাটা বেরিয়ে আসলো, একটা বাচ্চা আসলো হাঁসের ডিম থেকে হাঁসের বাচ্চা, আর একটা আসলো মুরগির ডিমের থেকে মুরগির বাচ্চা, দুটো বাচ্চাকে পানির কাছে নিয়ে যাও, দেখবে মুরগির বাচ্চা পানি দেখলে মরতে রাজি, পানিতে নামতে রাজি না, কিন্তু হাঁসের বাচ্চা পানি দেখার সঙ্গে সঙ্গে পানিতে নেমে সাঁতার কাটতে আরম্ভ করলো। সে বুঝতে পেরেছে পানি তার জন্য উপযুক্ত, পানি তার জন্য সৃষ্টি করা হয়েছে। ও আমার ভাইয়েরা, কে শিক্ষা দিল হাঁসের বাচ্চাকে পানি তোর জন্য উপযুক্ত, সাঁতার কাটবি কোনো ভয় নেই? আর কে শিক্ষা দিল ওই মুরগির বাচ্চাকে, খবরদার পানি তোর জন্য উপযুক্ত নয়? যিনি শিক্ষা দিয়েছেন তিনি কে? قال ربنا الذي اعطى كل شيء خلقه ثم هدى আমার ভাইরা, এরকম বলতে গেলে রাত ফুরিয়ে যাবে, আমার রবের পরিচয় শেষ হবে না। আপনি দেখবেন শীতের মৌসুমে অনেক পাখি চলে আসে না এই দেশে, কেন আসে? হাজার হাজার মাইল পাড়ি দিয়ে বাংলাদেশে চলে আসে, ওদের দেশে শীত প্রধান দেশগুলোতে বরফ পড়ে, মানুষেরা এসি গরম এসি ছেড়ে দিয়ে আরাম করে, ওদের জন্য গরম এসির কোনো বন্দোবস্ত নাই, ওরা মাছ খাবে সেরকম পানির ব্যবস্থা নাই, পানি বরফ হয়ে চলে গেছে সব। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন তোদের জন্য বাংলাদেশের খাল বিল নদী নালা হাওড় বাড়গুলো মুক্ত আছে। পাখিরা বলল রব্বুল আলামিন, বিদেশ যেতে হলে তো ভিসার দরকার, পাসপোর্ট করতে হয়, আমাদের তো কিছুই নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার দেওয়া পাসপোর্ট আর ভিসা নিয়ে উড়াল দিয়ে সারা দুনিয়া ঘুরতে পারবি, তোদেরকে বাধা দেওয়ার শক্তি কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। قال ربنا الذي اعطى كل شيء خلقه ثم هدى ও রব্বুল আলামিনের পরিচয়টা শুনে রাখো, যিনি সব কিছু দান করছেন, সব ব্যবস্থা করছেন, তার নাম কি? এই রবি আমার সব, এই রবি আল্লাহ তাআলা সব কিছু ব্যবস্থা করেন। ভাইরা আমার, এত দূরে যাওয়ার তো কোনো প্রয়োজন নাই, আমাদের নিজেদের মধ্যেও আল্লাহর পরিচয় আছে, ঠিক কি না? আপনারা একটু ধৈর্য ধরে বসবেন তো নাকি, কারণ ভূমিকা যদি লম্বা বেশি হয়ে যায় পরে মূল আলোচনা আবার করা যাবে না। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা পৃথিবীতে যা কিছু তৈরি করেছেন, আপনার আমার এই ছোট্ট দেহের মধ্যে সব কিছু আছে। যদি বলেন সুবহানাল্লাহ, আমি একটু দেখাবো, এইটাই কিন্তু আমার মূল আলোচনা না, আলোচনার সামনে এটা ভূমিকা, এই জন্য আপনারা যদি এইটা শুনে আবার দুর্দান্ত মুশকিল। ভাইরা আমার, এই গোটা পৃথিবীতে মৌলিক উপাদান চারটা, কয়টা? আগুন, পানি, মাটি, বাতাস। মানুষের মধ্যে এগুলো আছে কিনা আমি দেখাবো। ভাইরা আমার, মানুষের মধ্যে আগুন আছে, এই জন্য মানুষ রাগ করলে শরীর গরম হয়ে যায়, দৌড় দিলে শরীর গরম হয়ে যায়, জ্বর উঠলে শরীর গরম হয়ে যায়। এই জন্য ডাক্তাররা বলে জ্বর উঠলে কি করতে হয়, শরীরে পানি ঢালতে হয়, ঠিক কিনা? মাথায় পানি ঢালো, ভিজা গামছা দিয়ে শরীরটাকে মুছে দাও, আগুন ঠান্ডা করার জন্য পানি লাগে, ঠিক কিনা? ঘরে আগুন লাগলে সবাই দৌড় দেয় কোথায়? পানি আনার জন্য। ঠিক তেমনি ভাবে আপনার আমার এই ছোট্ট পৃথিবী, আমাদের তিন হাত বডি, এটার মধ্যে আগুন লেগে গেলে, জ্বর আসলে পরে তাড়াতাড়ি পানি ঢালতে হয় মাথায় ঠান্ডা করার জন্য, ঠিক কিনা? আগুন আছে, বুঝে গেছেন তো? এবারে আসুন, পানি আছে, খালি পানি আছে তা না, পৃথিবীতে যত রকম পানি আছে আপনার আমার দেহের মধ্যে অত রকম পানি আছে। ভাইজান একটু চিন্তা করে দেখুন, দুনিয়ার পানি সাগরের পানি লবণ পানি, আপনার কলের পানি মিষ্টি পানি, পুকুরের পানি মিষ্টি পানি, নদীর পানি মিষ্টি পানি, ডোবার পানি নষ্ট পানি, আপনার আমার মধ্যে সব রকম পানি আছে। পেশাবের পানি নষ্ট পানি, পিত্তের পানি তিতা পানি, চোখের পানি ঘামের পানি লবণ পানি, আবার ভালো খাবার দেখলে ওই যে খিচুড়ি পাকাচ্ছে, এখন জিহ্বার থেকে পানি আসা শুরু হয়েছে, মিষ্টি পানি, ঠিক কিনা? সব রকম পানি আছে। আবার দেখবেন ওই পানির ভিতর থেকে জলোচ্ছ্বাস হয়, সিডর হয়, বিশাল আকারের তুফান হয়ে যায়, আপনার আমার ভিতরের থেকেও তুফান আসে। সিডরের বাতাসের গতি ছিল মাত্র 200 মাইল বেগে, আপনার আমার নাকের থেকে হাঁচির যে বাতাস বের হয়, বিজ্ঞানীরা বলেছেন 200 থেকে 250 কিলোমিটার বেগে বাতাস বের হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, পানি পাওয়া গেল। এবারে বলবেন মাটি, আমি মাটির ব্যাপারে বলবো, দুনিয়াতে মাটির যত রকম আছে আপনার আমার দেহের মধ্যে সব রকমের মাটি আছে। দুনিয়ার মাটি, এই ধামেশ্বর অঞ্চলের মাটি বড় উর্বর শক্তিমান, ধান খুব বেশি হয়, আপনার আমার মাথা এবং দাড়ি হচ্ছে উর্বর শক্তিমান জমিন, খুব বেশি ফসল হয় না, অবশ্য আমার দাড়ি কম বেশি ওঠে না, আপনার তো অনেকের মাসাল অনেক দাড়ি আছে, উর্বর শক্তি বেশি। আবার অনেক জায়গা আছে মরুভূমি যেখানে কোনো ফসল হয় না, আমাদের হাতের তালু পায়ের তালু হচ্ছে মরুভূমির মতো। আবার দুনিয়ার কিছু অঞ্চল আছে যেখানে ফসল বেশি হয় না, কম হয় না, মোটামুটি হয়, আপনার আমার দেহর অন্যান্য জায়গাগুলো হলো সেরকম। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে মাটির মধ্যে পাহাড় পর্বত আছে, আপনার আমার হাড্ডিগুলো পাহাড় পর্বত, হাড্ডি আছে না, কোনটা টিলা ছোট টিলা, কোনটা বড় পাহাড়, এইরকম ভাবে পাহাড় পর্বত সবগুলো আছে। এবারে পানি পাইলাম, মাটি পাইলাম, এবারে আসুন বাতাস, আমাদের মধ্যে বাতাস আছে কিনা, বাতাসও আছে, আগুন পানি মাটি বাতাস সবগুলো আছে। আমাদের দেহের মধ্যে কবরস্থানও আছে, বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন মানুষের দেহের উপরে, ঈদের বাজারে যেরকম মানুষ গাদাগাদি করে চলাফেরা করে, মানুষের চামড়ার উপর এরকম হাজার হাজার জীবাণু বসবাস করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমেরিকার একজন বিজ্ঞানী ডক্টর রোজ বেরি কিছুদিন আগে তিনি একটা বইতে লিখেছেন যে মানুষের মুখের মধ্যে খালি 200 প্রজাতির জীবাণু বসবাস করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন, আপনার আমার দেহের মধ্যে সবগুলো তৈরি করে দিয়েছেন। এবারে আমরা বলি, আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, এই ছোট্ট দেহটাকে চালাবার জন্য কোন পরিচালক আছে কিনা? দুনিয়ার সব মানুষ স্বীকার করবে, এই 3.5 হাত বডি, 3.5 হাত এই দেহটাকে চালাবার জন্য নিশ্চয়ই কোন পরিচালক আছে। ওই পরিচালক যতক্ষণ পর্যন্ত ভিতরে থাকে অতক্ষণ পর্যন্ত মুফতি জসীমউদ্দিন রহমানি বলেন, মুফতি আব্দুল হান্নান সাহেব বলেন, অথবা অন্য যে কেউ বলেন, কথা বলতে পারবে, সন্তানরা আব্বা ডাকবে, স্ত্রী স্বামী ডাকবে, আর যখন ওই রুহুটা চলে যাবে, পরিচালকটা চলে যাবে, তখন আর তাকে কেউ বাপ ডাকবে না, সকলে লাশ ডাকে। কি ডাকে? বোঝা গেল এই ছোট্ট পৃথিবীটা চালাবার জন্য একটা পরিচালক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার এই ক্ষুদ্র পৃথিবী যদি কোন পরিচালক বিহীন চলতে না পারে, তাহলে এখান থেকে বুঝে নাও এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আসমান জমিন সবগুলো কোন পরিচালক বিহীন চলতে পারে না। এই সব কিছুর যিনি পরিচালক তিনি হচ্ছেন রব। জোরে বলুন সুবহানাল্লাহ। রব পাওয়া গেছে। ও আমার ভাইয়েরা, এবারে বলবেন আমাদের সে রব কয়জন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তুমি নিজের মধ্যে চিন্তা করো, নিজের মধ্যে গবেষণা করো, তোমার এই দেহের মধ্যে রুহু কয়টা? দুনিয়ার সমস্ত বিজ্ঞানী বলবেন তোমার এই ক্ষুদ্র পৃথিবী, তোমার এই দেহ নামক পৃথিবীর মধ্যে পরিচালক কয়জন? সকলেই বলবে একজন। একাধিক রুহু যদি থাকে, পরিচালক থাকে, একটাই বলবে ঠান্ডা খাবো, আর একটাই বলবে গরম খাবো, একটাই বলবে মাহফিলে বসবো, আর একটাই বলবে না মাহফিলে বসবো না, গানে চলে যাবো, টিভি দেখবো। দুই রুহের সংঘর্ষে তোমার এই ক্ষুদ্র পৃথিবীটা চুরমার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন, তাই যদি হয় তাহলে শুনো, লাউকা না ফিহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমার এই ক্ষুদ্র পৃথিবী দেহের মধ্যে একাধিক পরিচালক থাকলে দুই রুহের সংঘর্ষে গন্ডগোল লেগে তোমার দেহটা শেষ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। এখান থেকে বুঝে নাও এই বিশাল সৃষ্টি, বিশাল আসমান জমিন সব কিছুর মালিক কয়জন? একজন। কয়জন? এবারে বলবেন, হুজুর আমি তো এসে আল্লাহকে দেখতে চাই, দেখি তো না। আমি বলবো আপনার ভিতরে যে রুহুটা আছে, যেই পরিচালকটা আছে, ওইটার রংটা কি বলুন, ওর কালার কি, ওর দৈর্ঘ্য কি, বেদ কি, প্রস্থ কি, বলতে পারবেন কেউ? ও আমার ভাইয়েরা, নিজের ভিতরের পরিচালকটাকে যেমন তুমি বলতে পারো না, এখান থেকে বুঝে নাও এই গোটা আসমান জমিনের যিনি পরিচালক, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এই সবগুলো যিনি পরিচালনা করেন, ওই পরিচালককেও তুমি দুনিয়ায় বসে দেখতে পারবে না। ওই পরিচালককেও তুমি মনে করো রুহের মতো বিশ্বাস করতে হবে। তোমার রুহ যেমন বিশ্বাস করো, আসমান জমিন চন্দ্র সূর্যের পরিচালক একজন আছে, এই পরিচালককেও বিশ্বাস করতে হবে, ঠিক কিনা? ভাইরা আমার, আমরা এবারে রবকে চিনলাম, মানে সবকিছুর মালিক যিনি, তিনি কি রব? মনে করেন একটা বড় কারখানা আছে, আমাদের এই চেয়ারম্যান আব্দুল মজিদ সাহেব, উনি মনে করেন কারখানার মালিক, কর্মচারী আর চিনল নাকি, 10,000 কর্মচারীকে জানিয়ে দেওয়া হলো এই আব্দুল মজিদ সাহেব হলেন এই কারখানার মালিক। এইটা চিনার পরের থেকে লোকেরা কি আমার কথা শুনবে না ওনার কথা শুনবে? ওনার কথা শুনবে, কারণ উনি কি? ও আমার ভাইয়েরা, এখন এই কারখানায় ওনার কথা ছাড়া কারো কথা চলবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে যখন আমরা চিনলাম, যখন জানতে পারলাম তিনি আসমান জমিনের মালিক, চন্দ্র সূর্যের মালিক, তোমার আমার মালিক, এই গোটা কারখানার মালিক কে? হুকুম চলবে কার? এবারে ক্লিয়ার? আসমান জমিনের মালিক কে? চন্দ্র সূর্যের মালিক কে? সব কিছুর মালিকানা কার? এবারে হুকুম চলবে কার? এইখানে যদি গন্ডগোল করে কেউ মানা যাবে? ও আমার ভাইয়েরা, এই গন্ডগোল করার মানে হলো আজকে যদি আর একজনকে সবাই মানে, উনি কি তার চাকরি রাখবে? ঠিক তেমনি ভাবে এই সব কিছুর মালিক যখন জানতে পারলা ভাইজান আল্লাহ, এইখানে অন্য কারো আনুগত্য করা যাবে না, আনুগত্য করতে হবে কার? এই জন্য দেখেন না আল্লাহ তাআলা কত সতর্ক। আমরা যত রকম নামাজ পড়ি, সব নামাজে রুকু সেজদা আছে কিনা? কিন্তু একটা নামাজে নাই, বলুন তো কিসে? ভাইজান জোহরের নামাজ পড়বেন, রুকু সেজদা করবেন, আসর পড়বেন, রুকু সেজদা করবেন, ফজর পড়বেন, রুকু সেজদা করবেন, জুমা পড়বেন, রুকু সেজদা করবেন, ঈদের নামাজ পড়বেন, রুকু সেজদা করবেন, যত রকমের নামাজ আছে সব নামাজে তোমাকে রুকু সেজদা করতে হবে, না করলে তোমার নামাজ বাতিল, ঠিক কিনা? কিন্তু খবরদার, নামাজটা যদি ভাইজান জানাজার নামাজ হয়, আপনি রুকু করতে পারবেন না, সেজদাও করতে পারবেন না, ঠিক কিনা? নাকি এই মানে এই চলে রুকু সেজদা করে কোনটা? ও আমার ভাইয়েরা, যত বড় পীর বুজুর্গের জানাজা হোক না কেন, এমনকি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ হোক জানাজা হোক না কেন, রুকু সেজদা করতে পারবে না। জানাজার নামাজ নিজামউদ্দিন আউলিয়ার হোক না কেন, রুকু সেজদা করতে পারবি না। জানাজার নামাজ আজমিরি রহমতুল্লাহ হোক না কেন, রুকু সেজদা করতে পারবে না। জানাজার নামাজ শাহ জালাল রহমতুল্লাহ হোক না কেন, রুকু সেজদা করতে পারবে না। যত বড় আল্লাহর ওলি হোক না কেন, বুজুর্গ হোক না কেন, কারো জানায় তুমি রুকু সেজদা করতে পারবা না, ঠিক কিনা? কারণটা কি একটু কি চিন্তা করেছেন? সব নামাজে রুকু সেজদা করা ফরজ, জানাজার নামাজে রুকু সেজদা নাই। ও আমার ভাইয়েরা, কারণটা হচ্ছে এই, জানাজার নামাজের সামনে একটা লাশ থাকে, কি থাকে? লাশ আছে। এই সময় যদি আল্লাহকেও রুকু করে সেজদা করে, ওই যে কবর পূজারী মাজার পূজারী যারা কবরে সেজদা করে, তারা কইবে এই তো লাশের সামনে সেজদা করা হলো, মানুষকে ধোকা দিবে, বিভ্রান্ত করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজের পাওনা রুকু, নিজের পাওনা সেজদা জানাজার নামাজের থেকে বাতিল করে দিলেন, যাতে করে মানুষ বিভ্রান্ত না হয়, ধোকায় পড়ে না যায়। কারণ আল্লাহ ছাড়া কারো সামনে সেজদা করা জায়েজ না হারাম? আল্লাহ ছাড়া কারো সামনে সেজদা করা জায়েজ নেই। ও আমার ভাইরা, লাশটা যখন তোমার একেবারে সামনে ছিল, তখন তুমি রুকু করতে পারলা না, সেজদাও করতে পারলা না। ওই লাশটা যখন তোমার সামনের থেকে কবরের ভিতরে চলে গেল, এখন মাঝখানে হোগলা এসে গেল, বাস আসলো, মাটি আসলো, এরপরে তোমাকে কোন বিবেক সেজদা করার জন্য হুকুম দিল? কবরে সেজদা করা জায়েজ না হারাম? কবরে আগরবাতি মোমবাতি দেওয়া, টাকা পয়সা দেওয়া? ও আমার ভাইয়েরা, আপনারা মক্কা মদিনায় যারা গেছেন, আপনারা জানেন মক্কা শরীফে একটা বড় কবরস্থান আছে, নাম কি? জান্নাতুল মুআল্লা। মক্কার কবরস্থান জান্নাতুল মুআল্লা। ওই কবরস্থানে এখনো দৈনিক 20-25টা লাশ দফন করা হয়, একটা দুইটা না। আমি কবরস্থানে প্রতি বছরই যাই, এবারও গিয়ে আসলাম কয়েকদিন আগে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরস্থানটাকে সেই আগের থেকে তৈরি করে দিয়েছেন, আল্লাহর নবীর যুগ থেকে এখন পর্যন্ত দৈনিক কবর দেওয়া হচ্ছে। ওই কবরস্থানে শুয়ে আছেন আমাদের নবীজির স্ত্রী, প্রথমা স্ত্রী, আল্লাহর নবীর সমস্ত সন্তানদের মা। একটা সন্তান কালি ছিল অন্য একজন স্ত্রী থেকে, মারিয়া কিপ্তিয়া থেকে একটা সন্তান হয়েছিল ইব্রাহিম। এছাড়া আমাদের নবীজির যত ছেলে মেয়ে হয়েছিল সব কার থেকে? এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছেন সেই মহিলা, যেই মহিলা থাকা পর্যন্ত আল্লাহর নবী আর কোনো বিয়ে করেন নাই। ওই খাদিজার কবরটা গিয়ে দেখো মক্কা শরীফে আছে। খাদিজার কবরে চতুর্দিক থেকে দেওয়াল দেওয়া ছাড়া ওই কবরে কোনো চাদর নাই, কোনো আঙ্গরবাতি নাই, মোমবাতি নাই, ওই কবরে কোনো টাকা পয়সা নাই, ওই কবরে কোনো খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা কারো আস্তানা নাই। ওই কবরস্থানে চট আর জটের খেলা নাই, বুঝেন না? চট আর জট, মাথায় জট, গায়ে চট, ঠিক কিনা? গায়ে ময়লা, দাঁতে ময়লা, নাম দেয় আল্লাহর ওলি। ও ভাইয়েরা, এমনে গুনা করো আর যাই করো, ইসলাম নিয়ে উপহাস করো না। আল্লাহর নবী পরিষ্কার করে বলেছেন, লাউলা শুকালা উম্মতি, আমি যদি আমার উম্মতের জন্য কঠিন মনে না করতাম, কষ্টকর মনে না করতাম, লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাতিন, আমি প্রত্যেক নামাজের সময় আমার উম্মতের জন্য মেসওয়াক করাকে ফরজ করে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মুখ পরিষ্কার রাখবো না ময়লা রাখবো? এখন গাঁজা খেতে খেতে দুর্গন্ধ হয়ে যায়, সে কি আল্লাহর ওলি না আল্লাহ দুশমন? গাঁজা খায়ার গান গায় কি জানেন? এক সিলুমে যেমন তেমন, দুই সিলুমে মজা, তিন সিলুমে উজির নাজির, চার সিলুমে রাজা, তোরা কে খাবি রে গাঁজা, জলদি করে আজা। ও আমার ভাইয়েরা, আল্লাহর নবী আতর ব্যবহার করতেন। হাদিসে দেখা যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন রাস্তা দিয়ে চলতেন, এত সুগন্ধ ছড়াতো মনে হতো এই রাস্তায় আতরের কোন কারখানা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নবীর উম্মতেরা গোসল নেই, ময়লা জটলা পড়ে আছে, দুর্গন্ধে ভূত তার থেকে দূরে সরে যায়, এর পরেও মানুষেরা মনে করে কি আল্লাহর ওলি। ও ভাইজান, আল্লাহকে নিয়ে উপহাস করো না, আল্লাহর দিনকে নিয়ে মজাক করো না। কেউ পাগল হলে ভিন্ন কথা, রুগী একজন কি রুগী তো রুগী হিসাবে তারে খেদমত করো, খাবার দাও ভিন্ন কথা। কিন্তু খবরদার, আল্লাহর দিন যার ভিতরে নেই, শরিয়াতের কোন পাবন্দি যার ভিতরে নেই, নামাজ নেই, রোজা নেই, ইবাদত নেই, কয় যে আল্লাহর ওলি। আল্লাহর হুকুম না মানলে আল্লাহর ওলি হওয়া যাবে? এই জন্য আগে বুঝাইলাম কারখানার মালিককে, হুকুম চলবে কার? আল্লাহর হুকুম বাদ দিয়ে যদি কোন ব্যক্তি ওলি দাবি করে, সে কি আল্লাহর ওলি হবে? ও আমার ভাইয়েরা, আবার চলুন মদিনায়তে যাই। আল্লাহর নবীর কবর জিয়ারত করে বের হলে মদিনা শরীফে একটা বিশাল কবরস্থান নজরে পড়বে। ওই কবরস্থানে আল্লাহর নবীর অন্যান্য স্ত্রীগণের কবর আছে। ওই কবরস্থানে মা ফাতেমার কবরটা পর্যন্ত আছে, আমাদের মা আয়েশার কবরটা পর্যন্ত আছে। ওই কবরস্থানে আল্লাহর নবীর পরপর দুইটা মেয়ে যিনি বিয়ে করেছিলেন, আল্লাহর নবী যাকে দুইটা নূরের খেতাব দিয়েছিলেন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী খলিফাতুল মুসলিমিন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার কবরস্থানে শুয়ে আছেন। জয় বল সুবহানাল্লাহ। ভাইজান, একটু ওই কবরস্থানটা দেখবেন, ওই কবরস্থান যারা দেখেছেন তাদের থেকে শুনবেন, ওই কবরস্থানে কোনো বিল্ডিং আছে কিনা, ওই কবরস্থানে কোনো মাজার তৈরি করা হয়েছে কিনা, ওই কবরস্থানে কোনো টাকা পয়সার খেলা আছে কিনা, ও বন্ধু ওই কবরস্থানে কোনো সেজদা করা হচ্ছে কিনা, আগরবাতি মোমবাতি ছড়াছড়ি হচ্ছে কিনা, কোনো কিছুই নাই। আবার চলুন ওহুদের পাহাড়ের কাছে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। ওহুদের পাহাড়ের প্রান্তরে ওহুদের যুদ্ধ হয়েছিল, আল্লাহর নবীর দান শহীদ হয়েছিল। ওইখানে আল্লাহর নবীর আপন চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন। ওই হামজা যাকে আল্লাহর নবী জান্নাতের খালি সুসংবাদ দিয়েছেন তা নয়, বরং বলেছেন জান্নাতে যত শহীদরা যাবে সমস্ত শহীদদের সর্দার হবেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই হামজার কবর এবং ওহুদের যুদ্ধে যারা শাহাদত বরণ করেছেন তাদের কবরগুলো রয়েছে ওহুদ পাহাড়ের পাশে। ওইখানে গিয়ে দেখো, ওইখানে কবরে কোনো বিল্ডিং নেই, কোনো চাদর নেই, আগরবাতি মোমবাতি নাই। ও ভাইজান কেন নাই একটু ভালো করে চিন্তা করো, হয়তো মনে মনে ভাবতে পারো ওইখানে বোধহয় টাকা পয়সা মোমবাতি আগরবাতি চাদর দেওয়ার মতো লোকের অভাব আছে। ও ভাইয়েরা, আল্লাহর নবীর স্ত্রীদের কবরে, আল্লাহর নবীর সন্তানদের কবরে, আল্লাহর নবীর সাহাবীদের কবরে যদি চাদর দেওয়া ভালো কাজ হতো, জায়েজ হতো, আমি বলবো সুতার চাদর নয়, বরং মানুষ তার কলিজা ছিঁড়ে তা দিয়ে চাদর তৈরি করে দেওয়ার মতো লক্ষ লক্ষ মুসলমান সেখানে আছে, ঠিক কিনা? দেওয়া হচ্ছে না কেন? খুব ভালো করে শোনো, তওবা কর মুসলমান। আমি কাউকে ক্ষিপ্ত করার জন্য বলছি না, আমি জানি এলাকার মানুষ নরম মানুষ, সব ভালো মানুষ, না বোঝার কারণে ভুল করেছে। আমাকে এইখানে আসলে এই প্রোগ্রাম তো আসলে নেওয়ার কথা না, কারণ অনেক বড় বড় প্রোগ্রাম করি, আর তাছাড়া আপনারা আমাকে যারা চিনেন, আমার শ্রোতা হচ্ছে আসলে শহরের মানুষ, শিক্ষিত লোকদের মধ্যে ওয়াজ করি, ইন্টারনেটে আমার বক্তব্য আছে, সারা দুনিয়ার মানুষ শুনে। একটা মাহফিলের চেয়ারম্যান সাহেব গিয়ে বললেন যে হুজুর আপনি আমার এলাকায় একটু মেহরবানি করে আসেন। আমি একটা খোলাখুলি বলেছেন মাজারের ধারক বাহক, গানের মজলিস করি, এই সব করিডোরে আসছি, এখন ভুল বুঝতে পেরেছি, আমি তওবা করতে চাই, আপনারা যদি আসেন একটু আমাকে সাহায্য করেন তাহলে আমি একটু ভালো হতে পারি, আমার লোকজনদের যাদেরকে ভুল পথে নিয়ে গেছি আমি ওদের সব সহ আবার তওবা করতে চাই। জল সুবহানাল্লাহ। আমি চিন্তা করলাম আল্লাহু আকবার, এত সুন্দর যে লোকটার নিয়াত, এই লোকটার ডাকে আমি যদি সাড়া না দিই কেয়ামতের মাঠে আমাকে আল্লাহর কাছে দাঁড়াইতে হইবে। ও আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে আমি বললাম যে আমি ডায়েরিতে এখন প্রোগ্রাম খালি নাই, আমি দেখি কোন প্রোগ্রাম কাটা যায় কিনা, একটা প্রোগ্রাম কেটে তারপর আপনাদেরকে প্রোগ্রাম দেওয়া হয়েছে। ও আমার ভাইয়েরা, এই জন্য আমি তোমাদেরকে অত্যন্ত ভালোবাসি, অত্যন্ত মহাব্বত করে কথাগুলো বলছি, আমি তোমাদেরকে ক্ষিপ্ত করার জন্য বলছি না, তোমাদেরকে উত্তেজিত করার জন্য বলছি না, দুশ্মনী নিয়ে বলছি না, তোমাদের সংশোধনের জন্য বলছি, ভালোবেসে বলছি, আদর করে বলছি। আল্লাহর নবীর স্ত্রীদের কবরে মাজার নাই, আল্লাহর নবীর ওই মদিনা শরীফে নবীর স্ত্রীদের কবরে মাজার নাই, সন্তানদের কবরে মাজার নাই। কেন নাই শুনো ভালো করে, আল্লাহর নবী মৃত্যুর তিন দিন আগে বলেছেন, লানাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদ। আল্লাহর নবী মৃত্যুর বিছানায় শুয়ে শুয়ে বলছেন, ও আমার উম্মতরা শুনে রেখো, কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতকে আল্লাহর নবী সাবধান করেছেন, আল্লাহ তাআলা ইহুদি এবং খ্রিস্টানদের প্রতি লানত করুন। কারণ কি? নবী রহমতের নবী মৃত্যুর আগ মুহূর্তে কেন ইহুদি খ্রিস্টানদের প্রতি লানত করতেছেন? কারণটা হচ্ছে কি, আল্লাহ নবী বলেছেন, ওরা ওদের নবী ওদের বুজুর্গ ওলিরা মারা গেলে পরে সেই কবরগুলোকে সেজদার স্থান বানিয়েছে, পূজার স্থান বানিয়ে মাজার বানিয়েছে। আমার উম্মতরা শুনে রেখো, লা তাজালু কবরি ওয়াসানাই উবাদ, আমার মৃত্যুর পরে তোমরা আমার কবরটাকে সিজদার স্থান বানাইবা না, আমার কবরটাকে পূজার স্থান বানাইবা না। আল্লাহর নবী নিষেধ করেছেন, লানত করেছেন, গজবের জন্য বদদোয়া করেছেন। এই জন্য নবীর কবরে কোনো সিজদা হচ্ছে না, নবীর কবরে কোনো টাকা পয়সা দেওয়া যায় না, নবীর কবরে কোনো আগরবাতি মোমবাতি নাই, সাহাবীদের কবরে নাই, মদিনার কোথাও নাই। ও ভাইজান, আমরাও খেয়াল রাখতে হবে। আমি জিজ্ঞেস করতে চাই, এগুলো ভালো কাজ হলে সাহাবীদের কবরে থাকতো কিনা, নবীর স্ত্রীদের কবরে থাকতো কিনা, নবীর সন্তানদের কবরে থাকতো কিনা? ও আমার ভাইয়েরা, যদি সত্যিকার অর্থে আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, নবীকে ভালোবেসে থাকো, তাহলে নবী যেই কাজ করতে বলেছেন সেইগুলো করো, যেইগুলো নিষেধ করেছেন সেইগুলো করা যাবে না, ঠিক কিনা? এই যে কবরে চাদর দেয়, চাদর আগরবাতি টাকা পয়সা এগুলো কবরওয়ালা দরকার আছে? না। হাদিস পড়বেন, আল্লাহর নবী ইরশাদ করেন, ইদা উকবিরাল মাইয়িতু, যখন মৃত্যু ব্যক্তিকে কবর দিয়ে মানুষেরা একটু দূরে সরে যায়, এখনো জুতার আওয়াজটা শোনা যাচ্ছে, এতটুক দূরে গেলে দুইজন ফেরেশতা কবরে চলে আসেন, তিনটা প্রশ্ন করেন, মান রব্বুকা, আমা দীনুকা, আমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। এই তিনটা প্রশ্নের উত্তর যদি মৃত্যু ব্যক্তি ঠিক মতো দিতে পারে, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ চলে আসে, আন সাদাকা আব্দি, ও আমার ফেরেশতারা, আমার বান্দা সঠিক উত্তর দিয়েছে, ঠিক উত্তর দিয়েছে, ফাফরিশুহু মিনাল জান্নাতি ওয়ালবিসুহু মিনাল জান্নাতি আফতাহু লাহু বাবান মিনাল জান্নাহ, আমার বান্দা ঠিক উত্তর দিয়েছে, ওর কবরটা জান্নাতের পোশাক বিছানা দিয়ে পরিপূর্ণ করে দাও, ওর গায়ে জান্নাতের পোশাক পরিধান করাইয়া দাও, এবং ওর কবরটাকে জান্নাতের সঙ্গে সুরঙ্গ করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর অর্ডার হওয়ার সঙ্গে সঙ্গে ওই লোকের কবরটা জান্নাতের নিয়ামত দ্বারা পরিপূর্ণ হয়ে যায়, আর তোমার উপরের চাদরের দরকার নেই, উপরের চাদর দরকার জীবিত লোকদের, টাকা পয়সা দরকার জীবিত লোকদের, ওই মুর্দা ব্যক্তির তোমার টাকা পয়সা খায় না, মুর্দা ব্যক্তি তোমার চাদর গায়ে দেয় না, ঠিক কিনা? আর যদি ওই তিনটা প্রশ্ন উত্তর ঠিক মতো দিতে না পারে, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ চলে আসে, আন কাজাবা, ও মিথ্যা বলেছে, ফাফরিশুহু মিনান নারে ওয়ালবিসুহু মিনান নারে আফতাহু লাহু বাবান মিনান নার, ওর কবরে জাহান্নামের আগুনের বিছানাটা বিছিয়ে দাও, জাহান্নামের আগুনের পোশাক ওর গায়ে জড়িয়ে দাও, জাহান্নামের আগুন দিয়ে কবরটাকে ভরে দাও, সঙ্গে সঙ্গে ওর কবরটা জাহান্নামের একটা গর্তে পরিণত হয়ে যায়। জোরে বলেন নাউজ বিল্লাহ। ও আমার ভাইরা, সত্যিকার যদি আল্লাহর নবী হয়ে থাকে, তোমার এই চাদরের কোনো প্রয়োজন নেই, নবীর স্ত্রীদের কবরে চাদর নেই, নবীর স্ত্রী সন্তানদের কবরে টাকা পয়সা দেওয়া হয় না, তোমার এই কেন কোনো প্রয়োজন নাই। আর যদি সত্যিকার অর্থে কবরওয়ালা আল্লাহর নবী হয়ে না থাকে, তাহলে যখন তুমি টাকা দাও পয়সা দাও, আর যখন তুমি এখানে আগরবাতি মোমবাতি দাও, ফেরেশতারা মনে মনে বলে, ফেরেশতারা বলে যে আসো মরো, তারপরে দেখো শাস্তিটা কেমন হয়। ও আমার ভাইয়েরা, এই মাজারগুলো অনেক জায়গায় আছে, আবার ভুয়া। এক পীর তার একজন খাদেম ছিল, খাদেমকে একটা গাধা উপহার দিল, গাধা, সারা জীবন খেদমত করেছে, এই গাধাটা দিয়ে বাজারে তরি তরকারি বিক্রি করো, আর জীবন যাপন করো। লোকটা এই কাজটা করতে লাগলো, দীর্ঘদিন ভালোই চলছিল। হঠাৎ করে একদিন বাজারে যাওয়ার পথে গাধাটা রাস্তায় মরে গেছে। এখন পীর সাহেবের দেওয়া গাধা কি করা যায়? অনেকক্ষণ লোকটা কান্নাকাটি করে শেষকালে চিন্তা করলো, এটারে রাস্তার পাশে ফেলে একটা গন্ধ আসবে, মানুষ কষ্ট পাবে, তাছাড়া পীর সাহেবের দেওয়া গাধা, এটা একটা কবর তৈরি করে গাধাটা চাপা মাটি দিয়ে উনি ওখানে বসে কাঁদতে আছে। চোখ বন্ধ করে কান্দে, চোখ আর খুলে টোলে নাই। দিনটা ছিল বাজারের দিন, মানুষেরা দেখলো রাস্তার পাশে একটা নতুন মাজার। লোকটা কান্নাকাটি শুরু করেছে, যাওয়ার সময় দেখলো, আসার সময়ও দেখে, কেউ টাকা দিল, কেউ পয়সা দিল, কেউ চাল, কেউ ডাল। লোকটা চিন্তা করলো কত কান্নাকাটি করব, কান্নার তো একটা সীমানা আছে। এবারে বাড়ি যাওয়ার জন্য চোখ খুললো, চোখ খুলে দেখে মাশাআল্লাহ, শুনেছিলাম যে হাতি মরলেও লাখ টাকা, বাঁচতেও লাখ টাকা, এইটা যে গাধার বেলায় প্রযোজ্য তা তো জানতাম না। লোকটা এবারে খুশি হলো যে মরলেও সমস্যা নাই। এবারে বাজারে গিয়ে চাল ডাল যা আছে খাইলো, বাজার টাজার করলো, আর একটা লাল শালু কাপড় আনলো, গিলাফ চড়াইলো, আর একটা সাইনবোর্ড বানাইলো, হযরত গাদা শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার। মানুষ তো মাজার পাইলে আর কি, মাজার জমজমাট হয়ে গেল, চতুর্দিক থেকে মানুষ এসে এবারে মাজারে টাকা দেয়, পয়সা দেয়, আগরবাতি মোমবাতির ছড়াছড়ি পড়ে গেল। ওর পীর সাহেবের বাড়ির মাজার বন্ধ হয়ে গেছে, কারণ নতুন মাজার পাইলে পুরনটাকে ধরে নাকি। দেখেন না মাজারের কত নাম দেয়, এটা ঠান্ডা মাজার, এটা গরম মাজার। ও আমার ভাইয়েরা, পীর সাহেব শুনলো যে এরকম ভাবে তার ছাত্রের মাজার, বিশাল এক মাজার আছে, সেখানে যা চায় সব নাকি পায়, মানুষ খবর ছড়াই দেয়। পীর সাহেব একদিন ওকে ডাকলো যে আসল ব্যাপারটা কি বলো। লোকটা বললো যে আপনার সঙ্গে তো মিথ্যা বলে লাভ নেই, ওই যে আপনি গাধাটা দিয়েছিলেন ওইটা মরে যাওয়ার পরে এই কাণ্ড ঘটেছে, কবর দিয়েছি, তারপরে কান্নাকাটি করে চোখ খুলে দেখে এই কারবার, তারপরে এই কারবার করেছি। পীর সাহেব হাস দিয়ে বললো যে অসুবিধা নাই, তোর বাড়ি যেটার মাজার, আমার বাড়ি ওইটার মায়ের মাজার। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিয়েছেন আসমান জমিনের মালিক একমাত্র কে, আমরা যে সব কিছু দেওয়ার মালিক কে, যখন যা প্রয়োজন সব দেওয়ার মালিক কে, আল্লাহ ছাড়া কারো দেওয়ার কোনো ক্ষমতা নাই, আল্লাহ ছাড়া কারো আইন বিধান চলবে না, হুকুম চলবে কার। ও ভাইজান, আজকে অনেক মানুষেরা মনে করে, যে মাজারে গেলে অনেক কিছু পাওয়া যায়, কি সুন্দর গান আছে না, আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেছেন খালি হয়ে, বলেন নাউজুবিল্লাহ, রাসুলের ধন খাজাকে দিয়ে রাসুল গেছেন খালি হয়ে, আর রাসুলের ধন খাজায় পেয়ে লুকিয়েছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে, জোরে বলেন নাউজুবিল্লাহ। ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন খালি হয়ে যান নাই, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন সূরা আলে ইমরানের 26 নম্বরে বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকে তুতিল মুলকা মান তাশাউ, হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ তুমি হচ্ছ সমস্ত ক্ষমতার মালিক, সমস্ত ক্ষমতার মালিক কে, তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছে করো তাকে ক্ষমতা দান করো, ক্ষমতা দেওয়ার মালিক কে, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে, ওয়া তুইজ্জু মান তাশাউ, তুমি যাকে ইচ্ছে করে ইজ্জত দান করো, ও ভাইরা ইজ্জত দেওয়ার মালিক কে, দুনিয়ার সব মানুষ যদি ইচ্ছে করে তোমাকে সম্মানিত করার জন্য, তোমাকে নির্বাচিত করার জন্য, আল্লাহ তাআলা চান না কেউ তোমাকে নির্বাচিত করতে পারবে, অপরদিকে আল্লাহ যদি চান তোমাকে ইজ্জত দেওয়ার জন্য, দুনিয়ার সব মানুষ যদি মিলে তোমাকে অপমান করতে চায় কেউ তোমাকে অপমান করতে পারবে না, ঠিক কিনা। অত ইজ্জু মান তাশাউ অত জিল্লু মান তাশাউ বিয়াদিকাল খাইরু, সব কল্যাণের চাবিকাঠি তোমার হাতে, ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সব ক্ষমতার মালিক কে, সন্তান দেওয়ার মালিক কে? না কোনো মাজারের ক্ষমতা আছে? রেজেক দেওয়ার মালিক কে? ব্যবসা বাণিজ্য উন্নতি দেওয়ার মালিক কে? ফসল দেওয়ার মালিক কে? সব কিছু চাইব কার কাছে? এই লোকগুলো তৈরি করেছে শরিয়াত, কয় যে অলি হয়ে গেলে নামাজ ওজা লাগে না। ও আমার ভাইয়েরা, মিথ্যা কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে পরিষ্কার হুকুম দিয়েছেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন মানে মৃত্যু। তুমি তোমার রবের ইবাদত করো যতক্ষণ পর্যন্ত মৃত্যু না আসে। মৃত্যু পর্যন্ত কারো থেকে ইবাদত মাফ হবে? আমাদের নবী সারা জীবন ইবাদত করেছেন। বুখারী শরীফে হাদিসে পরিষ্কার বলা আছে, আমাদের নবী যখন মৃত্যুর রোগে আক্রান্ত, একেবারে শেষ সময়, মসজিদে যাওয়ার মতো ক্ষমতা নাই, এশার নামাজের আজান হয়ে গেছে, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের জিজ্ঞেস করলেন নামাজ হয়ে গেছে কি? সাহাবায়ে কেরাম বলেন, ইয়ান্তাজিরুনাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আপনার জন্য জামাত অপেক্ষায় রয়েছে। এবারে আল্লাহর নবী উযু করে তৈরি হলেন, আবার বেহুশ হয়ে পড়লেন, আবার উযু করলেন, আবার বেহুশ হয়ে পড়লেন, কয়েকবার অবস্থা হলো। এরপরে বললেন, মুরু আবা বকর ইউসাল্লি বিন্নাস, ও আমার সাহাবীরা, তোমরা আবু বকরকে বলো সেই জন্য লোকদের ইমামতি শুরু করে দেয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর হুকুম পেয়ে ইমামতি শুরু করে দিলেন। এরপরে আল্লাহর নবী একটু সুস্থ হলেন, উযু করে এবারে দুইজন সাহাবীকে ডাকলেন, দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়ে আল্লাহর নবী মসজিদে যাচ্ছেন জামাতে হাজির হওয়ার জন্য। বুখারী হাদিসে বলা হয়েছে, আরে জেলাহু তাখুত্তানি বিল আরদে, আল্লাহর নবীর পা দুটো জমিন এর সঙ্গে হেচড়ে হেচড়ে যাচ্ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই নবীর আগের পিছের সমস্ত গুনাহ ক্ষমা করা ছিল, কোরআনুল কারীম পরিষ্কার আল্লাহ তাআলা বলেছেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা, হে নবী, আল্লাহ তাআলা আপনার আগের পিছের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন। যেই নবীর সমস্ত গুনাহ আল্লাহ তাআলা অগ্রিম ক্ষমা করে দিয়েছিলেন, সেই নবী মৃত্যু রোগে আক্রান্ত অবস্থায়ও মসজিদে গিয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করেছেন। ও আমার ভাইয়েরা, এরপরে যদি কেউ বলে যে অলি হয়ে গেলে নামাজ রোজা লাগে না, এগুলো কি আল্লাহর অলি না শয়তানের অলি? ও আমার ভাইরা, খবরদার খবরদার, এরকম কথা বলবেন না। আল্লাহর নবী পরিষ্কার বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যেই ব্যক্তি এক অক্ত নামাজ ইচ্ছে করে তরক করলো, ছেড়ে দিল, ফাকাদ কাফারা, সে কাফের হয়ে গেল, খারেজ হয়ে গেল ইসলাম থেকে। ইচ্ছা করে একটা নামাজ ছাড়লে একটা কুফরি করলো, দুইটা নামাজ ছাড়লে দুইটা কুফরি করলো, এইরকম দৈনিক পাঁচটা নামাজ না পড়লে কয়টা কুফরি করলো? এক মাস না পড়লে কয়টা করলো? ও আমার ভাইরা, এইরকম যদি কোন ব্যক্তি কুফুরি করতে থাকে, কুফুরি করতে করতে আর মুসলমান থাকবে? ব্যাংকে এক টাকা দুই টাকা জমা করতে করতে কি হয়ে যায়? পয়সাওয়ালা হয়ে যায়, ঠিক কিনা? তাহলে একটা লোক কুফুরি জমা করতে করতে কি হয়ে যায়? কাফের হয়ে যায়, কি হয়ে যায়? আমার ভাইয়েরা, এই জন্য খবরদার খবরদার, ফরজ নামাজটা কোন অবস্থায় বাতিল করবেন না। আমার ভাইয়েরা, আমি সেজন্য শুরুতেই বলেছি, আল্লাহর হুকুম যে ব্যক্তি মানবে সে মুসলিম, যে না মানবে সে কি হবে না? আমাদের এই সমাজে যেমন মাজার, দরগা, দুর্গা, ইব্রাহিম আলাইহিসসালাম যেই সমাজে আসছিলেন সেখানেও কি ছিল? মাজার ছিল, দুর্গা ছিল, বিভিন্ন রকমের মূর্তি ছিল। ইব্রাহিম আলাইহিসসালাম দেখলেন তার পিতা নিজে মূর্তি তৈরি করে, সমাজ মূর্তি বুঝায় লিপ্ত আছে। ইব্রাহিম আলাইহিসসালাম লোকদেরকে চিন্তা করলেন যে কেমনে দাওয়াত দেই, আগে নিজে সহি জিনিসটা তালাশ করবে, কি করতে হবে? রাতের বেলায় তিনি তারকার দিকে তাকাইলেন, তারকার দিকে তাকিয়ে চিন্তা করতে লাগলেন, এই মূর্তি আমার রব না, মূর্তি আমার রব না, মালিক না, এই তারকাগুলো আমার রব। কিন্তু তারকা যখন ডুবে গেল, তিনি বললেন যে জিনিস ডুবে যায় সে আমার রব হতে পারে না। আবার তিনি পূর্ণিমার রাতে চাঁদের দিকে তাকালেন, আলোক উজ্জ্বল চাঁদ দেখে বললেন এইটা আমার রব। কিন্তু যখন চাঁদ আস্তে আস্তে ছোট হতে লাগলো, ডুবে গেল, তিনি বললেন চাঁদ আমার রব হতে পারে না। আবার দিনের বেলায় সূর্যের দিকে তাকালেন, এবারে যখন দেখলো আলোক উজ্জ্বল বড় সূর্য, এইটা আমার রব। আবার যখন দেখলেন সূর্য ডুবে যাচ্ছে, তিনি বললেন এই চন্দ্র সূর্য আমার কেউ রব না, বরং এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবগুলো যিনি তৈরি করেছেন তিনি আমার রব। জোরে বলুন সুবহানাল্লাহ। কি সুন্দর ভাবে বুঝে আসলো, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া, আমি আমার চেহারা মুতাওয়াজ্জু করলাম কার দিকে? না কোনো পীর সাহেবের দিকে, না কোনো খাজা বাবার দিকে, না কোনো গাজা বাবার দিকে, না কোনো ল্যাংটা বাবার দিকে। ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া, আমি আমার চেহারাটা মুতাওয়াজ্জু করলাম কার দিকে? লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, ওই আল্লাহর দিকে যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, আমি তার দিকে মুতাওয়াজ্জু হব। ও ভাইজান, কোন পীরের কলবের দিকে মুতাওয়াজ্জু হওয়া যাবে না, কোন মাজারের দিকে মুতাওয়াজ্জু হওয়া যাবে না। অনেকে আছে না, কয় যে আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জু আছি, আমার কলব আমার পীর সাহেবের কলবের দিকে মুতাওয়াজ্জু আছে, পীর সাহেবের কলব তার পীরের দিকে, তার কলব তার পীরের দিকে, এইরকম হাজার ভায়া মাধ্যম করে তারপরে আল্লাহর দিকে মোতাবাজ্জু করে। ও ভাইজান, আমি বলি তুমি যখন কলব মোতাবাজ্জু করলা তোমার পীর সাহেবের কলবের দিকে, পীর সাহেবের কলব তখন তার পায়খানার দিকে, তোমারটা কই যাইবে? তুমি যখন কলব মোতাবাজ্জু করলা তোমার পীর সাহেবের কলবের দিকে, পীর সাহেবের কলব তখন তার স্ত্রী সাহেবার দিকে আছে, বিবি সাহেবার দিকে, তোমার কলবটা কই যাইবে? খবরদার, নামাজের মধ্যে আমরা কি বলি খেয়াল করো, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা নাবুদু, আমি কেবলমাত্র তোমারই গোলামি করি, ডাইরেক্ট না ভাই মাধ্যম আছে, সরাসরি আল্লাহকে ডাকতে হবে। ওলামায়ে কেরামদের কাছে আমরা যাব ঠিকই, কেমনে আল্লাহকে ডাকবো কোরআন হাদিস জানবো, কিন্তু ডাকবো সরাসরি কাকে? দোয়া করব সরাসরি কার কাছে? আল্লাহ তারা শিখিয়ে দিচ্ছেন ইয়াকা নাবুদু, আমি কেবলমাত্র তোমারই গোলামি করি। আমরা কার গোলাম? আমরা গোলাম ঠিকই, তবে কার গোলাম? না কোনো খাজা বাবার গোলাম, গাজা বাবার গোলাম, ল্যাংটা বাবার গোলাম, কোন মাজারওয়ালার গোলাম? ইয়াকা নাবুদু, আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, আর কেবলমাত্র তোমার কাছে সাহায্য চাই। সাহায্য তবে কার কাছে? ভাইজান, নামাজের মধ্যে বারবার এই কথা আমরা বলি, অর্থ জানি না, এই জন্য বিভ্রান্তির মধ্যে পড়ে যাই। নতুবা সূরা ফাতিহার এই একটা আয়াত যদি মুখস্থ রাখতে পারো, অর্থ বুঝতে পারো, বিশ্বাস করতে পারো, আর কোনো ওয়াজ লাগবে না। ইয়াকা নাবুদু অর্থ কি? আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি। কার গোলামি করি? এরপরে বলা হচ্ছে ইয়াকা নাস্তাঈন, আমরা তোমার কাছে সাহায্য চাই। সাহায্য চাই কার কাছে? এক জায়গায় যদি কোনো বড় নেতা যায়, এমপি সাহেব আসলো মনে করেন, তো চেয়ারম্যান সাহেব গিয়ে করবে কি, মানপত্র দিবে, এর প্রথম অংশে থাকবে তার পরিচয়, প্রশংসা। প্রশংসা থাকে না? আপনি সদর গার্ডের কামান, মস্তানে জামান, লালবাগের কিল্লা, এরকম অনেক বড় বড় প্রশংসা করবে, যা ওনার মধ্যে নাই আসলে। এরপরে আসবে দুই নম্বরে, আমাদের সাথে আপনার পরিচয়টা কি? এলাকার জনগণ আপনি ছাড়া কিছু বুঝে না, আপনাকে ভোট দিয়েছে। চেয়ারম্যান সাহেব খুব প্রশংসা করতেছিল যে এই এলাকার মানুষ ভোট কাউন্ট হয়েছে মাত্র 1300, এর মধ্যে 1200ই পেয়েছেন। উনি বলেন সুবহানাল্লাহ, আপনাদের ভালোবাসে অনেক, এই ভালোবেসেই সেই মাহফিলের ইন্তজাম করেছে। ও আমার ভাইয়েরা, এবারে পরিচয় হয়ে গেল, আপনি আমাদের নেতা, আমরা আপনার ভোটার, আপনাকে আমরা নেতা বলে ভোট দিয়েছি। এবারে তিন নম্বরে কি করে জানেন? দাবি দেওয়া। আমাদের রাস্তা নাই, স্কুল লাগবে, মসজিদ লাগবে, দাবি দেওয়া পেশ করে না? ঠিক সেই রকম ভাবে নামাজে দাঁড়িয়ে আমরা সূরা ফাতিহা পড়ি। সূরা ফাতিহা কা মানপত্র, আল্লাহকে বলা হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি গোটা জগৎসমূহের রব। প্রশংসা নাই এগুলো? আর রহমান আর রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, এই পর্যন্ত ভাই আল্লাহর প্রশংসা করা হলো। এবারে দুই নাম্বার অংশ, তাহলে বলো তুমি এত প্রশংসা করলা, তোমার সঙ্গে আমার পরিচয়টা কি সেটা বলো। এবারে বান্দা পরিচয় দিচ্ছে, ইয়াকা নাবুদু ও রব্বুল আলামিন, আমাদের পরিচয় হচ্ছে ইয়াকা নাবুদু, আমরা তোমার গোলাম, আমরা তোমারই গোলামি করি, তোমার সঙ্গে আমাদের আমার সম্পর্ক হচ্ছে, আপনি আমাদের মনিব, আমাদের মালিক, আমরা আপনার গোলাম। যদি বলেন সুবহানাল্লাহ, পরিচয় হয়ে গেল, সম্পর্ক হয়ে গেল। এবারে বলে তাহলে কি চাও বলো, দাবি দেওয়া কি আছে? এবারে দাবি দেওয়া শুরু হয়ে গেছে, ইয়াকা নাস্তাইন, আমরা তোমার কাছে সাহায্য চাই। কি সাহায্য করতে পারি বলো? এবারে আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ তোমাকে পাওয়ার জন্য সোরা সিরাতে মুস্তাকিম সোজা রাস্তাটা পাইতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তা সোজা না বাঁকা? আর বাঁকা রাস্তাগুলো কার রাস্তা? শয়তানের রাস্তা। কথাটা কোরআনে আছে, আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছেন, আলাল্লাহি কসদুস সাবিলে ওমিনহা জাইর, আল্লাহর দায়িত্ব হচ্ছে সোজা রাস্তা দেখাইয়া দেওয়া, আর অনেক রাস্তা আছে বাঁকা, ওই বাঁকা রাস্তাগুলো শয়তানের রাস্তা। আল্লাহর নবী এই আয়াতটাকে আরো একটা আয়াত আছে, ওয়ান্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটাই হচ্ছে আমার একটা রাস্তা, সোজা রাস্তা, আর এইটা কি তোমরা অনুসরণ করবে? খবরদার, তোমরা অনেকগুলো বাঁকা রাস্তা আছে, ওইগুলোর অনুসরণ করবে না। আল্লাহর নবী আয়াতের ব্যাখ্যা দেওয়ার জন্য একটা সোজা দাগ দিলেন, এরপরে ডান দিকে বাম দিকে অনেকগুলো দাগ দিলেন, দাগ দিয়ে মাঝখানের দাগে হাত রেখে বললেন, হাদা সাবিলুল্লাহ, এইটা হচ্ছে আল্লাহর রাস্তা, ওয়াহাদি সুবুলু, আর এই যে ডান দিকে বাম দিকে অনেকগুলো রাস্তা, সুবুলু শায়াতিন, এইগুলো শয়তানের রাস্তা। কার রাস্তা? সরল রেখা কয়টা হয় আর বক্র রেখা কয়টা হয়? আমার ভাইয়েরা, আল্লাহর রাস্তা একটা, শয়তানের রাস্তা কয়টা? অনেক রাস্তা। আল্লাহর নবী সে কথাই বললেন, এই মাঝখানের দাগটা হচ্ছে আল্লাহর রাস্তা, সোজা রাস্তা, আর ডানে বামে যতগুলো রাস্তা আছে সবগুলো কার রাস্তা? খবরদার, খবরদার, আল্লাহর রাস্তায় ফিরে আসো, কোরআনের রাস্তায় ফিরে আসো, হাদিসের রাস্তায় ফিরে আসো। ইব্রাহিম আলাইহিসসালাম সেজন্য পরিষ্কার করে তার দাতিকে দাওয়াত দিচ্ছেন, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। হানিফান মানে কি? হানিফান মানে হলো ভাইজান, খালি আল্লাহকে বিশ্বাস করলে চলবে না। আপনি চেয়ারম্যান সাহেব কেউ সাথে বন্ধুত্ব রাখেন, আবার ওনার প্রতিদ্বন্দ্বী যে তার সাথেও গিয়ে খাতির লাগান, এইটা হবে? ও আমার ভাইয়েরা, একদিকে আল্লাহকে বিশ্বাস করবেন, আর একদিকে আল্লাহর দুশমনদের সঙ্গে বন্ধুত্ব করবেন, তা চলবে না। এই জন্য বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা মানে কি? এই যে পুরাতন বিল্ডিং, এটা রং করতে গেলে আগে কি করতে হবে? পুরাতন রং ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করতে হবে, ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, একটা পুরাতন বিল্ডিং এর রং করতে গেলে যেরকম ভাবে পুরাতন সবগুলো ধুয়ে মেছে পরিষ্কার করতে হয়, ঠিক তেমনি ভাবে আল্লাহর উপর ঈমান আনতে গেলে, আল্লাহকে গ্রহণ করতে হলে গায়রুল্লাহ যত আছে, আল্লাহ ছাড়া যা কিছু আছে, সবগুলো লা ইলাহা বলে বাতিল করতে হবে, ঠিক কিনা? এই বাতিল যদি করতে না পারো, তুমি ইসলাম ধর্মে প্রবেশ করতে পারো নাই, লা ইলাহা ইল্লাল্লাহ চাবি, এইটা ছাড়া চলবে না। আবু তালেব আল্লাহর নবীর আপন চাচা ছিল, সারা জীবন নবীর খেদমত করেছে, ওবাইজান কেমন করেছে বলতে গেলে অনেক সময় লাগবে। আল্লাহর নবী যেদিন, আল্লাহর নবীও কিন্তু মক্কার খুব প্রিয় লোক ছিলেন, আমাদের নবীকে মক্কার নেতারা সবাই বলতো আল আমিন, বিশ্বস্ত যুবক। আল্লাহর নবী যখন নবুয়াত প্রাপ্ত হলেন, ওদের সঙ্গে কোনো শত্রুতা ছিল না, কোনো দুশ্মনী ছিল না। আল্লাহর নবী এই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়া শুরু করলেন, 3 বছর পর্যন্ত গোপনে গোপনে দাওয়াত দিলেন, এরপরে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা হুকুম দিলেন, ফাসদা বিমা তুমার ওয়া আরদানিল মুশরিকিন, হে নবী আপনাকে আমি যা আদেশ করেছি এখন আর গোপনে দিলে চলবে না, প্রকাশ্যে আপনাকে রান করতে ঘোষণা করতে হবে। আল্লাহর নবী আল্লাহর হুকুম পাওয়ার পরে আরবের নিয়ম অনুযায়ী সকালবেলা গিয়ে পাহাড়ে চড়লেন। এবারে মক্কার সব নেতাদেরকে ডাক দিলেন, জোরে চিৎকার মারলেন, ইয়া সাবাহা। সকালবেলা এরকম ডাক দিলে মক্কার লোকেরা মনে করত কোনো বড় বিপদ আছে, কোন শত্রু বাহিনী আক্রমণ করবে, সেজন্য পাহাড় থেকে গিয়ে কেউ ডাক দিয়েছে। সব নেতারা হাজির হয়ে গেল, এমন কি যেই নেতা হাজির হইতে পারে নাই সে তার পক্ষ থেকে কোন একজনকে ভাড়া দিয়ে পাঠাইল, যাও গিয়ে শুনে আসো সকালবেলার ডাক। আর ডাকটা যে কোনো সাধারণ মানুষের না, ডাকটা দিয়েছে কে? মোহাম্মদ। তখন নবী তো তারা জানে না, তারা জানে মোহাম্মদ আলামিন, বিশ্বস্ত যুবক, যেই যুবক কখনো প্রতারণা করে না, কাউকে ধোকা দেয় না, কোন মিথ্যা কথা বলে না, নিশ্চয়ই কোন বড় ধরনের বিপদ এসেছে, সেই জন্য এসে ডাক দিয়েছে। সব নেতারা হাজির হয়ে গেল। এবারে আল্লাহর নবী বললেন, আজকে যেমন চেয়ারম্যান সাহেব ডাক দিয়েছেন আপনাদেরকে, আমরা দোয়া করবো যেন চেয়ারম্যান সাহেবকে আল্লাহ তাআলা পুরো ইসলামে চলার তৌফিক দান করেন, আমিন। এবং আজকে যারা ওনার সঙ্গে আছেন যেন সকলকে মিলে তওবা করে এই এলাকাটাকে যেন আল্লাহর দিনের জন্য পরিবেশ তৈরি করে দেন, বলেন আমিন। আল্লাহর নবী এবারে ডাক দিলেন, সব হাজির হয়ে গেল। এবারে আল্লাহর নবী বললেন, ও মক্কার নেতারা, আমি তোমাদের কিছু কথা বলতে চাই, আজকে যদি বলি এই পাহাড়ের অপর প্রান্তে তোমাদের দুশ্মনরা ওত পেতে বসে আছে, যে কোনো মুহূর্তে তোমাদের উপর হামলা করবে, তোমরা রাজি আমার কথা বিশ্বাস করবে কিনা? মক্কার নেতারা সব বলল, অবশ্যই বিশ্বাস করব, কারণ কি, মা জাররাবনাকা ইল্লা সাদিকান, আমরা তোমার থেকে কখনো মিথ্যা কথা শুনি নাই, তুমি কখনো প্রতারণা করো না, কখনো তুমি ধোকা দাও না, আমরা তোমার কথা বিশ্বাস করব। বলো তুমি কি বলতে চাও? ও আমার মায়েরা বোনেরা, আমার ভাইয়েরা, খুব ভালো করে শুনো। আল্লাহর নবী এবারে বললেন, শুনো, লাউ কুলতুম কালিমাতান ওয়াহিদাতান, আমি তোমাদেরকে বলবো তোমরা যদি একটা কথা বিশ্বাস করতে পারো, একটা কথা মানতে পারো, তামলিকুনা বিহাল আরব, গোটা আরব দেশের তোমরা মালিক বনে যাবে, ওয়াতাদিনু লাকুমুল আজম, অনারব বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে, কয়টা কথা মানতে হবে? নেতারা খুব খুশি, কারণ পুরো দুনিয়ার নেতৃত্ব পাওয়া যাবে। আবু জাহেল আবুল, আমরা খুশি না বেজার? সব খুশি, একটা কথা মানলে পরে গোটা দুনিয়ার নেতৃত্ব হাতে আসবে, গোটা পৃথিবীর মানুষ আমাদের ধর্ম গ্রহণ করবে। এই কথা শোনার পরে আবু জাহেল বলল, তাড়াতাড়ি বলো ভাতিজা, বলো। আবু লাহাব বলল, ভাতিজা তাড়াতাড়ি বলো, কি বলতে চাও? এ ভাইজান, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে সব বিগড়ে গেল। আমাদের চেয়ারম্যান সব অবস্থা এরকম না হয়, উনি বললেন যে গান বাজনা যখন করতাম তো সবাই সহযোগিতা করত, কিন্তু মাহফিল করতে গিয়ে ভয় পেয়ে গেলাম যে কেউ সাথে আসে কিনা। ও আমার ভাইয়েরা, আল্লাহর নবী একটা কথার দাওয়াত দিলেন, সব খুশি এখনো, যেই বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ও দুনিয়ার মানুষেরা, সেই একটা কথা আর কিছু নয়, সেই একটা কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এবারে তারা বুঝতে পেরেছে, আমাদের মতো তারা বোকা ছিল না, আমরা তো বুঝি না, ওরা ভালো করে বুঝতে পেরেছে। লা ইলাহার মানে হলো সব বাতিল, লা ইলাহা, কোন ইলাহা নেই, কারো ক্ষমতা নেই, কারো আইন চলবে না, কারো বিধান চলবে না, কোন সন্তান দেওয়ার অধিকার কারো নেই, রিজিক দেওয়ার অধিকার কারো নেই, কারো পূজা চলবে না, কারো ইবাদত চলবে না, 360 দেবী চলবে না, 300 মূর্তি চলবে না, কোন মাজার চলবে না, দরগা দুর্গা চলবে না, লা ইলাহা বলে সব বাতিল হয়ে গেছে। ইল্লাল্লাহ মানে শুধুমাত্র এক আল্লাহকে গ্রহণ করা হয়েছে, ঠিক কিনা? এইটা যখন আবু জাহেল আবুল আহাব বুঝতে পারলো, সঙ্গে সঙ্গে আবুল আহাব দাঁড়িয়ে বলল, তাব্বাল্লাকা সায়র আল ইয়াউম, তোমার গোটা জীবন ধ্বংস হোক, তুমি কি আমাদের এজন্য জড়ো করেছো? আবুল আহাব আল্লাহর নবীকে দুই হাত উঁচু করে মারতে গেল, জোরে বলেন নাউজুবিল্লাহ। এক মিনিট আগে আল্লাহর নবীর সব ভক্ত, এক মিনিটে সব কি হয়ে গেল? আমার ভাইয়েরা, এলাকার ভাইদেরকে বিশেষ করে বলবো, ভাইজানেরা খবরদার, খবরদার, হকের কথা শুনে আবু লাহাবের পক্ষ নিও না, আবু জাহেলের পক্ষ নিও না, বরং আল্লাহর নবীর দাওয়াত যেটা দেওয়া হচ্ছে এই পক্ষে চলে আসো। আল্লাহ দুনিয়াতে ইজ্জত দিবেন, আখেরাতেও মুক্তি দিবেন। আমার ভাইয়েরা, আবু লাহাব আল্লাহর নবীকে মারতে গেল, এবারে নবীর পক্ষে একটা লোক দাঁড়াইতে পারলো না, কারো সাহস হলো না, কারণ মক্কার নেতায়ারা। আল্লাহর নবী মনক্ষুণ্ণ হয়ে ঘরে চলে গেলেন। আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দিয়ে বললেন, আপনার ভয় নাই, তাব্বাতিয়াদা আবি লাহাবিউ ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। জোরে বলুন সুবহানাল্লাহ। হে নবী, আপনাকে আবু লাহাব বলেছে ধ্বংস হোক, আপনি ধ্বংস হবেন না। ওর সম্পদের বড়াই, সন্তানের বড়াই, জনবলের বড়াই, ওর জনশক্তি আছে, অর্থশক্তি আছে, অস্ত্র আছে, আপনি কোনো পরোয়া করবেন না, এইগুলো ওর কাজে আসবে না, আপনার তো দূরের কথা, আপনার কোনো ক্ষতি তো করতে পারবেই না, বরং তার নিজেরও কোনো উপকারে আসবে না। ভাইজান, কোরআন শরীফ পড়ুন, আবু লাহাব কেমনে মরছে জানেন? আবু লাহাব কোনো যুদ্ধ মরে না, যুদ্ধ মরলে আপনি কেমনে ঠিক পাইবেন যে তার মাল আর সম্পদ কোনো কাজে আসে নাই? আবু লাহাবকে আল্লাহ তাআলা এমন একটা রোগ দিলেন, প্লেগ রোগ, জীবিত অবস্থায় মানুষের শরীর পচে যায়, ফোড়া হয় না, ফোড়াও তো পচে, এইরকম বড় বড় গোস্ত পচে পচে পড়তে আরম্ভ করলো। এই রোগটা ভাইজান আরবরা ভয় পাইতো, মহামারী বলতো। এই লোক রোগটা যে এলাকায় দেখা যায় এলাকার মানুষ সব পালাইয়া চলে যায়। আবু লাহাবকে আল্লাহ রোগ দিলেন, আবু লাহাবের সন্তান, তার স্ত্রী সব চলে গেল, পালিয়ে গেল ঘর থেকে। আবু লাহাব পচতে পচতে মরলো একা একা। মরার পরে এলাকায় দুর্গন্ধ ছড়াইতে লাগলো, কবর দেওয়ার লোক নাই, ওর ছেলেদেরকে সবাই তিরস্কার করতে লাগলো। শেষ পর্যন্ত ছেলেরা লজ্জার থেকে বাঁচার জন্য অনেক দূরে একটা গর্ত করলো, গর্ত করে তারপরে লাশটাকে বাঁশ দিয়ে খোঁচাইয়া খোঁচাইয়া টুকরা টুকরা করে তারপরে ওই গর্তে ফেলে দিয়েছে। এরপরে দূরের থেকে পাথর ছুঁড়ে ছুঁড়ে ওই গর্তটা পরিবর্তন করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম ঠিক হয়ে গেছে না? আল্লাহ তাআলা বলেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব্বা, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক যে হাত দিয়ে আপনাকে ও মারতে গিয়েছিল, ওয়া তাব্বা, ও নিজেও ধ্বংস হবে, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আবু লাহাবের সন্তান আর আবু লাহাবের সম্পদ যত বেশি হোক না কেন কোনো কাজে আসবে না। ও ভাইয়েরা, যুগে যুগে যারা হকের বিরোধিতা করেছে, আল্লাহর দিনের যারা বিরোধিতা করেছে, দুশ্মনী করেছে, আল্লাহ তারা তাদেরকে দুনিয়াতে অপমান করেছে, আখেরাত অপমান করেছে, আল্লাহর নবীকে ইজ্জত দিয়েছেন। বিলাল হাবশী কালা মানুষ ছিলেন, আল্লাহ ইজ্জত দিয়েছেন কিনা? আজকে এলাকার ভাইয়েরা, তোমরা যারা হকের পক্ষে দাঁড়াবে, তওবা করবে, আল্লাহ তাআলা তাদের ইজ্জত বাড়িয়ে দিবেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এবারে আল্লাহর নবী দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, সব ক্ষিপ্ত হয়ে গেল। এবারে সকালবেলা আবু তালেব, আল্লাহর নবীর আপন চাচা, তার কাহিনী বলতেছিলাম, আবু তালেবের কাছে মক্কার নেতারা সব হাজির হয়ে গেছে, গিয়া বলল, দেখো তোমার ভাতিজাকে সাবধান করে দাও, আমরা বাপ দাদার যুগ থেকে মূর্তি পূজা করেছি, বাপ দাদার যুগ থেকে মাজার তৈরি করেছি, বাপ দাদার যুগ থেকে আগরবাতি মোমবাতি দিয়েছি, এখন আবার এই নতুন কোন ধর্ম প্রচার করতে শুরু করলো, আমরা এইগুলো ছাড়তে পারবো না। তোমার ভাতিজা যদি নেতৃত্ব চায়, তাহলে আমরা তার মাথায় নেতৃত্বের মুকুট পরাইয়া দিব, আর যদি সে চেয়ারম্যান হতে চায়, এলাকার নেতা হতে চায়, নেতৃত্বের মুকুট তাকে বাড়াইয়া দিব, অসুবিধা নাই। আর ধনী হতে চায়, আমরা চাঁদা করে মক্কার সবচেয়ে বড় ধনী বানিয়ে দিব, আর যদি সুন্দরী নারী বিয়ে করতে চায়, আরবের সবচেয়ে সুন্দরী নারী তাকে বিয়ে করাইয়া দিব, একটা শর্ত, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে পারবে না। আল্লাহর নবীর কাছে আবু তালেব গিয়ে বললেন, ও আমার ভাতিজা, এই মক্কার নেতারা তোমার কাছে আবেদন করছে যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দাও বন্ধ করো, সুন্দরী নারী চাও দেওয়া হবে, সম্পদ চাও দেওয়া হবে, নেতৃত্ব চাও দেওয়া হবে, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতটা বন্ধ করো, আর যদি বন্ধ না করো, এই এদের শক্তি তুমি জানো, এদের অর্থ আছে, শক্তি আছে, জনবল আছে, তোমার বিরুদ্ধে তারা ক্ষতি করার চেষ্টা করবে, একটু তুমি বিবেচনা করে দেখো। আল্লাহর নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, চাচা আবু তালেব, সারা জীবন সারা জীবন আমি তোমার কাছে ছিলাম, জন্মের আগে আব্বাজানকে হারিয়েছি, জন্মের কয়েক বছরের পরে মাকে হারিয়েছি, এরপরে দাদার কাছে কয়েক বছর ছিলাম, কিন্তু 8 বছর বয়সে দাদা যেন চলে গেলেন, আমি আপনার কাছে জীবিত ছিল বড় হয়েছি, লালন পালিত হয়েছি, চাচা কোনোদিন তোমার হুকুম অমান্য করি নাই, কিন্তু এই হুকুমটা আমি মানতে পারবো না, কারণ আমি হুকুম মানি কার, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, জোরে বলুন সুবহানাল্লাহ, আমার সালাত আমার কোরবানি আমার জীবন আমার মরণ আমার ভালোবাসা সব কিছু কার জন্য, সব কার জন্য, আমি আমার স্ত্রীকে ভালোবাসবো কার জন্য, আব্বা আম্মাকে ভালোবাসবো কার জন্য, সন্তানকে ভালোবাসবো কার জন্য, আমার ভাইরা আমাদের ভালোবাসার মাপকাঠি কে, আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসতে বলেছেন আমরা তাদেরকে ভালোবাসবো, আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসতে বলেন নাই তাদেরকে ভালোবাসবো না, আল্লাহর হুকুম মতো যারা চলে আল্লাহর রসুলের তরিকা মতো যারা চলে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসতে বলেছেন, আর যারা আল্লাহর হুকুম মানে না আল্লাহর রসুলের তরিকায় চলে না, কবর পূজা মাজার পূজা নিয়ে লিপ্ত থাকে, আল্লাহর নবীদের তরিকা আল্লাহর নবীর তরিকায় তারা নাই, তাদের ভালোবাসা যাবে? ও আমার ভাইয়েরা, আবু তালেব পরিষ্কার করে দিলেন যে না, আমি আল্লাহর পক্ষে দাওয়াত দিচ্ছি, বারণ করা যাবে না। এরপরে মক্কার নেতারা চ্যালেঞ্জ করলো, আমরা দেখে নিব, এই ধমকি দিয়ে গেল। ও আমার ভাইয়ের একটু ইতিহাস পড়ুন, আবু তালেব বুঝতে পারলো যে এখন থেকে ওরা কি ক্ষতিটা করতে চাবে, মুহাম্মদকে হত্যা করতে চাবে। আবু তালেব নিজের বংশের লোকদেরকে নিয়ে বসলো, বনু হাশেম বনু মুত্তালিবকে নিয়ে বসলো, আল্লাহর নবীর চাচা আবু তালেব ভাষণ দিল, আমার বনু হাশেম বনু মুত্তালিবের লোকেরা শুনে রেখো, মুহাম্মদ আমাদের ভাতিজা আমাদের বংশের গৌরব, আজকে তার ক্ষতি করার জন্য আবু জাহেলের বংশ লেগে গেছে, আবু জাহেল কিন্তু আমাদের নবীর আপন চাচা না, অনেকে মিথ্যা বলে চাচা আবু চাচা, না না আপন চাচা না, আপন চাচাদের মধ্যে একজন ছিল নবীর বিরুদ্ধে, সে লোকটা কেটা আবু লাহাব, কি নাম আবু লাহাব, আপন চাচা, আবু জাহেলের বংশই ছিল আলাদা, কুরাইশ বংশ এক, ঠিক আছে, কিন্তু কুরাইশ বংশের মধ্যে বিভিন্ন শাখা ছিল, আবু জাহেলের বংশের নাম হলো বনু মাখজুম, কি নাম বনু মাখজুম, আর আমাদের নবীর বংশ হচ্ছে কি বনু হাশেম, খেয়াল রাখবেন মিথ্যা কথা বলে অনেকে, ওয়াজের ময়দানে বসে মিথ্যা বলে, কি করা যাবে? ও আমার ভাইয়েরা, আল্লাহর নবীর চাচা আবু তালেব যখন বনু হাশেমকে জড়ো করে ভাষণ দিলেন, সব এক বাক্যে রাজি হয়ে গেল, একজন ছাড়া আবু লাহাব ছাড়া, সবাই বললো আমরা ভাতিজার পক্ষে দাঁড়াবো, আমরা থাকতে তার কোনো ক্ষতি কেউ করতে পারবে না। এবার আবু তালেব দেখেন তার কি ভূমিকা, কিন্তু এক নাই, কি নাই, ইসলাম গ্রহণ করে নাই, আবু তালেব গিয়ে আল্লাহর নবীকে জানিয়ে দিল, আল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজমিহিম হাত্তা ওয়াসাদা ফিত্তুরাবে দাফিনা, হে মুহাম্মদ আমার ভাতিজা তুমি তোমার দাওয়াতের কার্যক্রম চালিয়ে যাও, জেনে রাখো আমি আবু তালেব তোমাকে কথা দিচ্ছি, যতক্ষণ পর্যন্ত আমি আবু তালেবের দেহের সঙ্গে রুহুটা থাকবে অতক্ষণ পর্যন্ত তোমার কোন ক্ষতি এই মক্কার কোন লোকে করতে পারবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, এই আবু তালেব সারা জীবন নবীর পক্ষে কাজ করলো, 3 বছর পর্যন্ত এই মক্কার কাফেররা আবু তালেবের পরিবার সহ বনু হাশেম বনু মুত্তালিবকে ঘেরাও করে রাখলো, বন্দী করে রাখলো, কোন রকম তাদের সাথে কোনো লেনদেন নাই, ওঠা বসা নাই, বেচা কিনা নাই, অবরুদ্ধ করে রাখলো, 3-3 বছর কষ্ট করলেন, এভাবে কষ্ট করতে করতে সারা জীবন চললো, কিন্তু আবু তালেব ইসলাম গ্রহণ করে নাই। এবারে আবু তালেবের মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, আবু তালেব যখন মরে যাচ্ছে ইসলাম কবুল করে নাই, আল্লাহর নবী আবু তালেবের মাথার কাছে গিয়ে বসলেন, চাচাজি সারা জীবন তুমি আমার খেদমত করেছ, সারা জীবন আমার পক্ষে কাজ করেছ, আমি কালি তা চাই লা ইলাহা ইল্লাল্লাহটা বলো, এইটা জান্নাতের চাবি, এইটা ছাড়া কোনো কাজ হবে না, আমিও কোনো উপকার করতে পারবো না, সুপারিশ করতে পারবো না। ও ভাইয়েরা, আল্লাহর নবী এত দাওয়াত দিলেন, বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ বলা দরকার নাই, ওটা আমি সুপারিশ করতে পারবো, কিন্তু আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী না দিলে আমি কিছুই করতে পারবো না। আবু তালেবের মৃত্যুর সময় এরকম বারবার বলা হচ্ছে, কিন্তু আবু তালেব বলল আমি আমার বাপ দাদার ধর্মের উপরে আছি, ইসলাম কবুল করলাম না। এই বলে যখন মারা গেল, আল্লাহর নবী আবু তালেবের মৃত্যুর পরেও দোয়া করতে লাগলেন আর বললেন আমাকে আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত নিষিদ্ধ না করা হবে আমি ততক্ষণ পর্যন্ত আমার চাচার জন্য দোয়া করতে থাকবো। বলেন সুবহানাল্লাহ, হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহর নবীও দোয়া করতে লাগলেন, হেদায়েত কবুল হচ্ছে না, মারা গেল, দোয়া হেদায়েত কবুল করে নাই। এরপরে আল্লাহ তাআলা বললেন খবরদার, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশাউ ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের নবীজিকে বলছেন, ও মেয়ে লোকেরা, পুরুষেরা, খুব ভালো করে শুনো, বর্তমানে অনেকে আছে পীরে পার করাইয়া নিয়ে যাইবে, তরাইয়া নিয়ে যাইবে, পার করে নিয়ে যাইবে, হেদায়েত দিয়া দিবে, মুক্তি দিয়া দিবে, এরকম বিশ্বাস করো, খবরদার এগুলো শিরিক। খবরদার, আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন আল্লাহর নবী তার চাচা আবু তালেবকে হেদায়েত দিতে পারলেন না, পরকালে নাজাত দিতেও পারবেন না। আল্লাহর নবী বলেছেন আমি দেখেছি আমার চাচাকে জাহান্নামের সবচেয়ে কম শাস্তি দেওয়া হবে, জাহান্নামের আগুনের দুইটা খড়ম তার পায়ে পরিয়ে দেওয়া হবে, এই খড়মের তাপে মাথার গিলুগুলো টকবা করে ফুটতে থাকবে। জরবে নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর আপন চাচা, যেই চাচা সারা জীবন নবীর পক্ষে ছিল, যেই চাচা নবীর খেদমত করেছে, কাফেরদের জুলুম নির্যাতন সহ্য করেছে, আল্লাহর নবী মৃত্যুর পরেও গিয়ে দোয়া করতে লাগলেন চাচার জন্য। এবারে আল্লাহ তাআলা নিষেধাজ্ঞা জারি করে আয়াত নাজিল করে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী আপনি যাকে পছন্দ করেন, আপনি যাকে ভালোবাসেন, আপনি যাকে হেদায়েত দিতে চান, আপনি ইচ্ছে করলেই তাকে হেদায়েত দিতে পারবেন না, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশাউ, বরং আল্লাহ তাআলা যাকে ইচ্ছে করেন তাকে হেদায়েত দান করেন। হেদায়েত দেওয়ার মালিক কে? ও মেয়ে লোকেরা, পুরুষেরা, খুব গভীর ভাবে খেয়াল করে শোনো, আল্লাহর নবী যখন তার চাচা আবু তালেবকে হেদায়েত দিতে পারলেন না, পরকালে মুক্তি দিতে পারবেন না, এরপরে যদি কোনো ব্যক্তি বিশ্বাস করে অমুকে তরাইয়া নিবে, অমুকে মাফ করাইয়া দিবে, অমুকে মুক্তি দিবে, সেইগুলো মুসলিম থাকবে না, মুশরিক হয়ে যাবে। ভাইরা আমার, পরিষ্কার, আবু তালেব সবই করেছে, খালি কি করে নাই, এক লাগায় নাই, কি লাগায় নাই, সব জিরো। আপনি জিরো লেখলেন, জিরো জিরো আরো জিরো আরো জিরো, স্কুলের ছেলেরা শূন্য লেখলে, এক লক্ষ শূন্য। এই কি জানি লেখার নাম, ধামসর। এই ধামসর থেকে শুরু করে ধানমন্ডি আমার বাসা পর্যন্ত একেবারে জিরো লেখলো, শূন্য লেখলো, কোনো মূল্য আছে? এবারে একটা এক লেখলো, এক, এরপরে একটা শূন্য দিল, কত হবে? এখন শূন্যের মূল্য আছে না? আর একটা শূন্য লাগাইলে কত হবে? আর এক শূন্য লাগাইলে কত হবে? 1000। এখন শূন্য যত লাগবে একের মূল্য তত বাড়বে, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দিয়ে, লা ইলাহা মানে বর্জন, ইল্লাল্লাহ মানে গ্রহণ, আল্লাহ ছাড়া সব কিছু বর্জন করে যখন একজন লোক শুধুমাত্র আল্লাহকে গ্রহণ করে, শুধু আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না, লা ইলাহা মানে আল্লাহ ছাড়া কারো বিধান চলবে না, আল্লাহ ছাড়া সন্তান দেওয়ার অধিকার কারো নেই, আল্লাহ ছাড়া রিজিক দেওয়ার মালিক কেউ নাই, আল্লাহ ছাড়া ফসল দেওয়ার মালিক কেউ নাই, আল্লাহ ছাড়া সন্তানের দেওয়ার মালিক কেউ নাই, আল্লাহ ছাড়া মনের বাসনা পূরণ করার কেউ নাই, সব কিছুর মালিক কে? এইরকম বিশ্বাস যখন করে তখন একজন লোক ইসলামে প্রবেশ করে। এইটা বিশ্বাস না করা পর্যন্ত মুসলমান হবে? আমার ভাইয়েরা, এই জন্য খুব ভালো করে মনে রাখতে হবে, ইসলামে আগে প্রবেশ করো, তারপরে তুমি শরিয়াত পালন করো। একজন লোক বিয়েই করে নাই, কি করে নাই, বিয়ে করে নাই, রাস্তার থেকে মেয়ে লোক একটা ধরে এনে, কি বললাম, রাস্তার থেকে মহিলা একটা ধরে এনে তাকে উজু করায়, গোসল করায়, কোরআন পড়ায়, নামাজ পড়ায়, রোজা রাখায়, এরপরে বোরকা পড়ায়, কঠোর শরীয়ত মেনে চলে, কিন্তু কি করে নাই, কোনো মূল্য আছে? আমার ভাইয়েরা, ঠিক তেমনি ভাবে প্রথমে তোমাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দিয়ে ইসলামে প্রবেশ করতে হবে। ইসলামে প্রবেশ না করে সঠিক আকীদা না রেখে, লা ইলাহা ইল্লাল্লাহ না বুঝে যদি খালি উল্টা পাল্টা আমল করো, ওগুলো নাজাত তো পাবাই না, উল্টা শাস্তি হবে, ঠিক কিনা? এই জন্য ওই বাচ্চা হাদিস পড়ে নাই, কি শোনা, কি সুন্দর, আপনাদের ভালো লেগেছে কিনা? এলাকায় যদি মাদ্রাসা হয় এরকম প্রত্যেকটা মানুষের বাচ্চা হাদিস পড়বে, ঠিক কিনা? আগামী বছর মাহফিলে আমরা আসলে দেখবো এই এলাকার ছেলেরা এই মঞ্চে দাঁড়িয়ে কালা রাসূলুল্লাহর হাদিস শোনাবে, তৈরি আছেন ইনশাআল্লাহ। এলাকার প্রতিটি মানুষ এই এলাকায় অর্থ দিয়ে শ্রম দিয়ে বাঁশের থেকে বাঁশ দিবেন, কাঠওয়ালা কাঠ দিবেন, ধানওয়ালা ধান দিবেন, সন্তানওয়ালা সন্তান দিবেন, এইভাবে নিজেদের শ্রম দিয়ে অর্থ দিয়ে সন্তান দিয়ে মাদ্রাসা তৈরি করা আছে ইনশাআল্লাহ। নারা তাকবীর, এলাকার মানুষ জোরে বলো নারা তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। ভাইরা আমার, বলতেছিলাম যে বিষয়টা দুইটা সাক্ষী লাগবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই সাক্ষী দিয়ে তুমি ইসলামে প্রবেশ করবা, এরপরে এই সাক্ষী দিয়ে ইসলামে প্রবেশ করলে পরে দ্বিতীয় আরেকটা কাজ আছে। আবু তালেব লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারলো না, তার সব চলে গেল, বরবাদ হয়ে গেল, কোনো কাজে আসলো না, পরকালে নাজাত পাইল না। এই জন্য ভাইজান খুব খেয়াল রাখবেন, লা ইলাহা বলে আগে বর্জন, তারপরে ইল্লাল্লাহ বলে। কারো কোনো ক্ষমতা নাই, আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মানুষেরা, মানব সকল, সব মানুষকে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নাস, সব মানুষ বললে কেউ বাতিল নাই বাকি নাই, সব মানুষকে আল্লাহ বলছেন আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সব আল্লাহর দরবারের ফকির, তোমাদের পীর ফকির, মুরিদ ফকির, মাজারওয়ালা ফকির, দরগাওয়ালা ফকির, দুর্গাওয়ালা ফকির, ইমাম ফকির, মুক্তাদি ফকির, রাজা ফকির, প্রজা ফকির, খাজা বাবা ফকির, গাজা বাবা ফকির, ল্যাংকাওয়ালা ফকির, গুলসু জুলফে দারাজ ফকির, গাউসুল আজম ফকির, সব ফকির, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সব আল্লাহর দরবারের ফকির। কেন আল্লাহ ফকির বলেছেন? তাফসিরে লেখে আল্লাহ তারা বুঝাতে চাচ্ছেন দুনিয়ার ফকিরেরা একজন ফকির আর একজন ফকিরের কাছে ভিক্ষা চায় না, ঠিক কিনা? চায় নাকি? সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে গেছে এক ভিক্ষুক সাহায্য চাওয়ার জন্য রাতের বেলায়, নিরিবিলি পাবো একটু ভালো করে চাইব, গিয়া দেখে ওই টাইমটা ছিল ইবাদতের টাইম, উনি তাহাজ্জুদের নামাজ দাঁড়িয়ে হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করছেন। ভিক্ষুক মনে করলো হাতটা নামাইলে তারপরে ভিক্ষা চাইব, দেখে রাত্র শেষ হয়ে যাচ্ছে হাত আর নামে না। এবারে ভিক্ষুক মনে মনে ভাবলো আমি ওনার কাছে কি ভিক্ষা চাবো, উনি তো আমার চেয়ে বড় ভিক্ষুক, আমি যদি কারো কাছে চাই হাত পাতি, না পাইলে হাত নামাইয়া চলে যাই আর এক জায়গায় চলে যাই। আর এইটাই এমন একটা ভিক্ষুক, হাত পেতেই আছে, সারা রাত্রে কিছু পাইলে না দেখলাম, কিন্তু তারপর হাত তো আর নামায় নাই, ঠিক আছে এর কাছে ভিক্ষা চাবো না, এও ভিক্ষুক। তবে একটা জিনিস, উনি এত বড় দেশের রাজা হয়ে যদি ভিক্ষা চায় কারো কাছে, সেইটা ওনার চেয়ে বড় রাজা, আমি ওনার থেকে ওই লোকের ঠিকানা জানবো তার কাছে যাবো, আমি ওনার কাছে আর চাবো না, উনি তো ভিক্ষুক, উনি যার কাছে ভিক্ষা করেন তার কাছে ভিক্ষা চাইব। এবারে সকালবেলা আবার গেল, ও বাদশাহ সুলতান মাহমুদ আমি এসেছিলাম রাতে তোমার কাছে কিছু ভিক্ষা চাওয়ার জন্য, কিন্তু আমি দেখলাম তুমিও হাত পেতে দাঁড়িয়ে আছো, আমি বুঝতে পারলাম তুমিও আমার মতো একজন ভিক্ষুক, তোমার কোনো ভিক্ষা দেওয়ার দরকার নেই, ভিক্ষা চাই না, তবে আমি মনে করছি তুমি যার কাছে ভিক্ষা চাচ্ছ নিশ্চয়ই সে তোমার চেয়ে অনেক বড় লোক, আমাকে একটু ওই লোকের ঠিকানাটা বলে দাও, আমি তোমার কাছে ভিক্ষা চাবো না, আমি তার কাছে গিয়ে ভিক্ষা চাইব। সুলতান মাহমুদ গজনবী বললেন ও ভিক্ষুক তুমি ঠিকই বুঝতে পেরেছো, আমিও তোমার মতো একজন ভিক্ষুক, আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন তোমরা সব ফকির, আমিও ফকির, তুমিও ফকির, ধনী হচ্ছেন একমাত্র একজন আল্লাহ, আমি সেই আল্লাহর দর পারে হাত পেতে বসে আছি, বলুন সুবহানাল্লাহ, আল্লাহু হুয়াল গনিউল হামিদ। ও ভাইরা এজন্য নামাজে বলতে হয় ইয়াকা নাবুদু, তারপরে কি মুসলমান কোন মাজার ওয়ালার কাছে প্রার্থনা করব না, হ্যাঁ মাজার জিয়ারত করা যায় আছে, কবর দেখলে আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুরে মিনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ইগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম লানা সালাফুন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুম আফিয়া। এই দোয়াটা আল্লাহ নবী পড়তেন, মুসলিম সাহেব হাদিসে আছে, কবর জিয়ারত করার দোয়া এটা, এই দোয়াটা পড়বেন, এটা জিয়ারত করার দোয়া, কবর জিয়ারত করা জায়েজ, কিন্তু খবরদার কবর ওয়ালার কাছে কিছু চাওয়া যাবে না, কবর কবরের নামে মান্নত করা যাবে না, মান্নত করবো কার জন্য, পশু জবাই দেবো কার জন্য, টাকা পয়সা খরচ করবো কার জন্য, কোন মাজার ওয়ালে টাকা দেওয়া যাবে না, মাজারে চাদর দেওয়া যাবে না, মাজারে মান্নত করা যাবে না, মাজারে কোন পশু জবাই করা যাবে না, এগুলো শিরিক হয়ে যায়। ও ভাই জান আল্লাহর নামে জবাই করলে কোরবানি করি আল্লাহর নামে ইবাদত কিনা, সাদাকা দেয় আল্লাহর নামে ইবাদত কিনা, আকিকা দেয় আল্লাহর নামে ইবাদত কিনা, হজ করতে গিয়ে দম দেয় কার জন্য, আল্লাহর ইবাদত আল্লাহর জন্য হয়। ও ভাইজান পোষে ইবাদত করা যদি আল্লাহর জন্য করলে আল্লাহর ইবাদত হয়, তাহলে মাজারের নামে করলে কার ইবাদত হয়? মাজার আল্লাহর ইবাদত হয়। দান খয়রাত করলে আল্লাহর নামে ইবাদত কার আল্লাহর ইবাদত? এইটা যদি আল্লাহর জন্য না করে মাজারে দেয় তাহলে মাজার আল্লাহর ইবাদত করা হয়। এইগুলোকে বলে শিরক। ও ভাইজান এই শিরকের গুনাহ করলে আল্লাহ মাফ করবেন না, কোরআনে পরিষ্কার বলছে ইন্নাল্লাহা লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলছেন আল্লাহর সঙ্গে যদি কোনো ব্যক্তি শিরক করে আল্লাহ তাআলা সেটা পছন্দ করবেন না, মাফ করবেন না। এছাড়া যত গুনাহ আছে সবগুলো ইচ্ছে করলে ক্ষমা করে জান্নাত দিবেন, নইলে শাস্তি দিয়ে জান্নাত দিবেন। কিন্তু ভাইজান শিরকের গুনাহ যদি নিয়ে মরো আল্লাহ তাআলা নিজে ওয়াদা করেছেন এই গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এই জন্য জীবন থাকতে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ যত শিরক করেছি সবগুলোর থেকে মাফ চাই, লা ইলাহা। এই জন্য বলছি হানিফান ইব্রাহিম আলাইহিস সালাম কাহিনী বলতেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইন্নি ওয়াজ্জাহতু তওবা করলেন, চন্দ্র আমার রব নয়, সূর্য আমার রব নয়, তারকা আমার রব নয়, মাজারওয়ালা আমার রব না, দরগাওয়ালা আমার রব না, খাজা বাবা রব না, গাজা বাবা রব না, ল্যাংটা বাবা রব না, লা ইলাহা সব বাদ দিয়ে ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া আমি আমার চেহারা মতো ওয়াজ্জ করলাম কার দিকে? লিল্লাযী ফাতারা আসসামাওয়াতি ওয়াল আরদা, সেই মহান জাতের দিকে, মহান আল্লাহর দিকে যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। হানিফান একনিষ্ঠ ভাবে সব বাতিলকে বর্জন করে হানিফান, হানিফ মানে হচ্ছে মাইলান আন জামিউল বুতলান ইলাল হককে, ওই যে বললাম বিল্ডিং এর পুরাতন রং ঘষে মেজে পরিষ্কার করে সব বাতিল করে নতুন করে এক আল্লাহকে গ্রহণ করার নাম হচ্ছে কি? লা ইলাহা ইল্লাল্লাহ, এই হলো হানিফান। এরপরে বলছেন ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। জোরে বলেন সুবহানাল্লাহ। মুশরিক কারা? আল্লাহর ইবাদত করে আবার মাজারের পূজাও করে, শিরিক করলো। ও ভাইজান তোমার বউ যদি আজকে ঘরে গিয়ে দেখো আর একটা পুরুষ তোমার বিছানায় বসে আছে, তুমি বউটাকে জিজ্ঞেস করলে এটা কেডা, কয় যে তোমার মতো আর একজন, অসুবিধা কি? তুমিও আছো উনিও আছো, অসুবিধা কি? কোন পুরুষ মানবে না তোমার বউ? তুমি খালি বিয়ে করেছ, বউটাকে সৃষ্টিও করো নাই, বউটাকে তুমি বড় করো নাই, বড় করেছে বাপে, বিয়া দিয়েছে তোমার কাছে, এরপরে যদি ওই বউ আর একজন স্বামী গ্রহণ করে তোমাকেও রাখে, তুমি কও যে একেবারে মারিয়ালাম আলাই পুরন ঢাকার মতো। আমি একজন জিজ্ঞেস করে, তোমার বউ যদি তোমার বিছানে আর একজনকে শরিক করে তুমি কি করবা? একের মারিয়ালাম আলাই। ও আমার ভাইয়েরা, তুমি যদি এত ক্ষিপ্ত হতে পারো তাহলে যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তোমার যখন যা প্রয়োজন সব দিয়েছেন, ওই আল্লাহর সঙ্গে যদি তুমি শিরিক করো, ওই আল্লাহকে না ডেকে কোন মাজারওয়ালাকে ডাকো, কোন দরগাওয়ালাকে ডাকো, আল্লাহ কি বরদাস্ত করবেন? এই জন্য আল্লাহ বলছেন ইন্নাহু মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। কোরআনে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন, জান্নাতের দরজা তার জন্য বন্ধ করে দিয়েছেন। ওয়ামা ওয়াহু জাহান্নাম, তার ঠিকানা হবে জাহান্নামে। জোরে বলেন নাউজুবিল্লাহ। খবরদার, ইবাদত কম করো তবুও শিরিক করো না। ভাইরা আমার, এই মাজার মজারগুলো শিরিক, সরাসরি শিরিক, এইগুলোর থেকে তওবা করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম এবারে পরিষ্কার হয়ে গেলেন। এখন যুবকরা তোমরা আজকে ভালো করে বুঝতে পারলে, এখন তোমাদের দায়িত্ব আছে। ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন ভালো করে শুনো। ইব্রাহিম আলাইহিস সালাম এবারে চিন্তা করলেন, আমি তো হেদায়েত পাইলাম, আমি তো বুঝতে পারলাম। ওই চেয়ারম্যান সাহেব সেই ইব্রাহিম তো হয়ে যাক, বলুন আমিন। আল্লাহ তাআলা যেন তাকে ইব্রাহিম আলাইহিস সালামের মতো সেই রকম নির্ভীক হয়ে হকের পক্ষে দাঁড়াবার তৌফিক দান করেন, যেন আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম এবারে চিন্তা করলেন, আমি তো বুঝলাম আমার জাতিকে বুঝাতে হবে, আমার জাতিও যাতে গুনার মধ্যে লিপ্ত না থাকে। তিনি সবাইকে ভালোবাসেন, সবাইকে দাওয়াত দিলেন আসো, কিন্তু কেউ শোনে না। এবারে তিনি কৌশল অবলম্বন করলেন, রাজকীয় মূর্তি মেলা আসলো, মূর্তি পূজার সময় মেলা হয় না আমাদের দেশে, মাজারও কি হয়, বোঝা গেল মেলা যেখানে আসলে ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা? আমার ভাইয়েরা, মূর্তি পূজার মেলার সময় আসলো, মাজার পূজার মেলার সময় আসলো, ওই সময় লোকেরা ইব্রাহিমকেও দাওয়াত দিল, আসো আমাদের সঙ্গে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম বলে যে না, আমি তো সাকিম, ইন্নি সাকিমুন, তোমরা যাও। সব যখন চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম একটা বড় কুড়াল নিয়ে মূর্তিখানায় ঢুকলেন। এবারে গিয়ে দেখে মূর্তির সামনে অনেক দামি দামি খাবার আছে, মূর্তির অনেক স্বর্ণ গহনা গলায় লাগানো আছে, খাম সামনে অনেক খাবার আছে, মূর্তিখানায় ঢুকে কোরআনে আছে, আয়াতগুলো আছে কোরআনে। তিনি বললেন, আলা তাআকুলুন, খা খা খা, মূর্তি খায় না। এবারে তার রাগ উঠলো, বললো আলা তান্তাকুন, মা লাকুম লা তান্তাকুন, ব্যাপার কি, কথা বলো না, কথা কো। মূর্তিকে বললো, কথা কো কথা কো, মূর্তি কথা কয় না। এবারে তিনি ডান হাতে জোরে একটা থাপ্পড় মারলেন। ও ভাইজান, পাথরের মূর্তি থাপ্পড় মারলে মূর্তি ব্যথা পায় না নিজে ব্যথা পাইল ব্যথা। এবারে উঠলো রাগ, কুড়াল নিয়ে এবারে শুরু করলো মূর্তি ভাঙ্গা, একটা মারে মাথায়, একটা মারে দাঁতে, একটা নাকে, একটা পায়ে, একটা হাতে, সব মূর্তি ভেঙ্গে চুরমার করে দিয়ে এবারে বড় মূর্তির গলায় কুড়ালটা লটকিয়ে উনি সরে পড়লেন। লোকেরা এবারে পূজা দিতে আবার আসলো মেলার সময়, পূজা দিতে গিয়ে দেখে সর্বনাশ হয়ে গেছে, কোন ঝড় তুফান হলো না, কোন ভূমিকম্প হলো না, কে এই মূর্তিগুলো ভাঙলো? সব চলে গেল মূর্তি পূজকদের লিডারের কাছে, নমরুদের কাছে। নমরুদ খবর পেয়ে দৌড়াইয়া চলে আসলো। তাফসিরে লেখে, নমরুদ এসে দীর্ঘক্ষণ পর্যন্ত চিন্তা করলো, কোন কথা নাই মুখে, কাউকে কিছু বলছে না, খালি একটা কথা জিজ্ঞেস করলো, হাল মিন ফাতান ইয়াজকুরু আলিহাতানা, ও আমার জাতি, তোমরা বলো এই এলাকায় এমন কোন যুবক আছে কি যেই যুবক আমাদের মূর্তিগুলো সুনজরে দেখে না, মূর্তিগুলোর সমালোচনা করে, মূর্তিগুলোকে ভালো চোখে দেখে না? কেন যুবকের প্রশ্ন আসলো? ও যুবক ভাইয়েরা, খুব ভালো করে খেয়াল করে শোনো, নমরুদ এমনে চালাক ছিল, এমনে দুনিয়ার জ্ঞানে জ্ঞানবান ছিল, নমরুদ চিন্তা করে বুঝতে পারলো এইখানে কোনো ঝড় তুফান হয় নাই, কোনো ভূমিকম্প হলো না, কোনো যুদ্ধ হলো না, মারামারি হলো না, এই মূর্তিগুলো কে ভাঙলো? নিশ্চয়ই এটা মূর্তি ভাঙ্গা পর্যন্ত শেষ নয়, এটা পরিকল্পিতভাবে করা হয়েছে, এই মূর্তির সমাজকে ভেঙ্গে দিয়ে একটা নতুন সমাজ, তাওহীদের সমাজ গড়ার জন্য বহু আল্লাহ, বহু রব, বহু দেবদেবীর মূর্তি পূজা বন্ধ করে দিয়ে এক আল্লাহর ইবাদতের তৈরি করার জন্য এই মাজার পূজা, বাজার পূজা, দরগা পূজা, দুর্গা পূজা সবগুলো বন্ধ করে দিয়ে এক আল্লাহর ইবাদত প্রতিষ্ঠা করার জন্য একটা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। আর এই রকম পরিকল্পনার সূচনা হয়েছে, শুরু হয়েছে মূর্তি ভাঙ্গা দিয়ে। আর এই রকম চিন্তা ভাবনা, এইরকম পরিকল্পনা কোন বুড়া মানুষের মাথায় ঢুকে না, ঢুকে তো যুবকের মাথায় ঢুকে। জোরে বলুন সুবহানাল্লাহ। নমরুদ ঠিক মতো বুঝতে পারছে কিনা? ও যুবক ভাইরা, তোমাদেরকে মনে রাখতে হবে, একজন বুড়া ইব্রাহিম দাঁড়িয়েছে, যুবক ইব্রাহিম দাঁড়িয়েছে, আব্দুল মজিদ সাহেব দাঁড়িয়েছেন, এবারে তোমাদেরকেও দাঁড়াতে হবে। যুগে যুগে যুবকরা ভূমিকা পালন করেছেন, তোমরা জানো আসাবে কাহাফ ছিল যুবক, কোরআনে বলা আছে সূরায়ে কাহাফ, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম, আসহাবে কাফ ছিল কয়েকজন যুবক, ওই যুবকরা যখন শপথ নিল আমরা এই সমাজকে পরিবর্তন করব, তারা সমাজটাকে তাওহীদের সমাজ দিয়ে পরিবর্তন করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীজিও বলেছেন নুসির তুমি শাবাব, আমি যুবকদের মাধ্যমে সাহায্য প্রাপ্ত হয়েছি। ও এলাকার যুবকেরা খুব ভালো করে শুনো, ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙ্গি শেষ করেন নাই। আমাদের মনে রাখতে হবে মূর্তি তৈরি করা মুসলমানদের কাজ না। আল্লাহর নবী যেদিন মক্কা বিজয় করেছেন, ইতিহাস পড়ো, আল্লাহর নবী মক্কা বিজয়ের পরে মক্কা চাবি দিয়ে তালা খুলতে বললেন, তালা খোলা হলো, খানায় কাবা তালা খোলা হলো। মক্কার খানায় কাবা এবং আশপাশে 360টা মূর্তি ছিল, কয়টা? আল্লাহর নবী ওই যুদ্ধের পোশাকটা পর্যন্ত খোলেন নাই, ওই অবস্থায় একটা বর্ষা হাতে নিলেন, তীর হাতে নিলেন, এরপরে মূর্তির দিকে আঘাত করছেন আর বলছেন যা আল হাক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা বিতাড়িত, মিথ্যা নিশ্চিহ্ন হয়ে যাওয়ার বস্তুই বটে। এই বলে যখন তিনি লাঠি দিয়ে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে মূর্তিটা ধবাস করে পড়ে যাচ্ছে। এইভাবে 360টা মূর্তি সব ভেঙ্গে চুরমার করে খানায় কাবাটাকে পবিত্র করে এরপরে আল্লাহর নবী লোহার পোশাক খুলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান মূর্তি তৈরি করবে না ভাঙবে? মুসলমান মূর্তি পাহারা দিবে না ভঙ্গ করবে? ও যুবকেরা খুব ভালো করে শোনো, বর্তমানে অনেকে আছে মুসলমান দাবি করে মূর্তি বুজার সময় মূর্তি পাহারা দেয়, আবার পুলিশে ভর্তি হইয়া রাতভর মূর্তি পাহারা দাও। এইরকম চাকরি করা জায়েজ নাই। মূর্তি তৈরি করা জায়েজ না হারাম? মূর্তি পূজা করা জায়েজ না হারাম? আল্লাহ তাআলা করে পরিষ্কার বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু। নিশ্চয় মদ জুয়া মূর্তি লটারি এই সবগুলো শয়তানের কাজ। কার কাজ? হারাম কাজ, শয়তানের কাজ। কে হারাম করেছেন? ও ভাইজান, আল্লাহর হারাম করা মূর্তি আর তৈরি করা যাবে না। তওবা করো মুসলমান, মূর্তি পাহারাদারি করা যাবে না। তওবা করো মুসলমান। ইব্রাহিম আলাইহিস সালাম সেজন্য যখন মূর্তি ভাঙলেন, লোকেরা যখন নমরুদ যখন জিজ্ঞেস করলো কোন যুবক আছে কি যে যুবকে মূর্তি পূজা পছন্দ করে না, মূর্তিকে সুনজরে দেখে না, তখন সবাই বলল হা হা এবারে বুঝছি একজন যুবক আছে। যুবকের কথা বলার পরে সবাই চিনে, আর চিনি একটা যুবক আছে এলাকায় যে যুবক মূর্তি পূজা দেখে না, মূর্তি পূজা পছন্দ করে না, মূর্তি পূজাকে গালিগালাজ করে। সামেনা ফাতাই ইয়াজকুরুহুম, কোরআন বলছে সামেনা ফাতাই ইয়াজকুরুহুম ইয়াকালু লাহু ইব্রাহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, একজন যুবক আছে এলাকায় যেই যুবকে মূর্তি পূজা পছন্দ করে না, মূর্তিগুলো সমালোচনা করে, মূর্তিকে সুনজরে দেখে না, ওই যুবকের নাম হচ্ছে ইব্রাহিম। যুবকের নাম কি? এবারে আর কথা আছে, ধরে আনো তাড়াতাড়ি। ফাতু বিহি আয়ুনান নাস, জনসমক্ষে হাজির করো, ধরে আনো। সব দৌড়ে গেলে ইব্রাহিম পালায় নাই, মুমিনরা ভয় পায় না। ও যুবকেরা তোমরাও খেয়াল করবা, হকের কথা বলতে গেলে, সত্য ন্যায়ের পথে চলতে গেলে বাধা আসবে। মারদে মুমিন বাতিল সে হারগিজ খৌফ কা সিকতা নাহি, সর কাটা সিকতা হ্যায় লেকিন সর ঝুকা সিকতা নাহি। মুমিন বান্দারা কখনো ভয় পায় না। ভয় পায় কাকে? আল্লাহকে ভয় পায়। আল্লাহ ছাড়া কারো দুনিয়ায় কাউকে ভয় পায় না। জীবনটা দিয়েছেন কে? ও আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে আনা হলো। জিজ্ঞেস করে ইব্রাহিম তুমি এই কাজটা কেন করেছো? ইব্রাহিম বলল বাল ফালাহু কাবীরহুম হাজা ফাসআলুহুম ইন কানু ইয়ান্তিকুন। ওই যে বড় মূর্তি বা লাট বাহাদুর দাঁড়িয়ে আছে, দেও না কুড়াল কাজ নিয়ে, ও করেছে। এই যে মূর্তি ভাঙলো, এই ভাঙ্গা মূর্তিগুলোকে জিজ্ঞেস করো, যাদের মাথা নাই, হাত নাই, পাও নাই, কান নাই, চোখ নাই, নাক নাই, ওই মূর্তিগুলোকে জিজ্ঞেস করো। এবারে লোকেরা বললো তুমি তো জানো এই মূর্তি কথা বলতে জানে না, এই মূর্তি কোন উত্তর দিতে পারে না, ওদেরকে কি জিজ্ঞেস করবো? ইব্রাহিম সুযোগ পাইলেন, তাহলে বললেন ও আমার জাতি, তোমরা কেন পূজা করছো এমন জিনিসের, যেই জিনিস নিজেকে রক্ষা করতে পারে না, মাথা ভাঙলে নিজেকে বাঁচাইতে পারে না, হাত ভাঙলে বাঁচাইতে পারে না, ওর নাক ভাঙলে বাঁচাইতে পারে না, এত দুর্বল, ওদের সামনের থেকে মাছি যদি কোনো খাবার ছিনতাই করে নিয়ে যায় তাও বাঁচাইতে পারে না, মাছির সঙ্গেও পারে না, কুত্তায় যদি ওদের মুখে পেশাব করে বাঁচাইতে পারে না। এক লোক মূর্তি পূজা করতে, খুব ভালো মূর্তি পূজারি, সফরে গেলে মূর্তি পূজা করে, একজনে করলো কি ভালো করে একটা সুন্দর ছোট মূর্তি তৈরি করে নিয়ে গেল, রাস্তায় পেশাব পায়খানার বেগ হলো, মূর্তিটাকে সাথে নিয়ে করলে কেমন দেখা যায়, একটু দূরে রেখে চলে গেছে সে আরেক জায়গায়। এসে দেখে মূর্তির গা ভেজা ভেজা, মূর্তির গা কি ভিজা, মনে করলো মাশাআল্লাহ রহমতের বৃষ্টি পড়ছে মনে হয়, বরকতের জন্য একটু চাটি, জিব্বা দিয়ে চাটা দিয়ে দেখে টক টক লাগে, কি লাগে টক টক লাগে, চিন্তা করলো আরে সর্বনাশ, রহমতের বিষয়ে টক লাগবে কি জন্য। আমার ভাইয়েরা, আমার দেশে অনেক লোক আছে পীরের পাও চোটে চষে আছে না, বন্ড পীর কতগুলো পায়ের বীরদাঙ্গুল চুষে কয় ফয়েজ ঢুকবে, পীর সাহেবের গোসল করায়, গোসল জন্মদিনে পীর সাহেবকে গোসল করায়, নরজ অনুষ্ঠান করে, এরপরে ওই জন্মদিনের গোসল করা পানি মুরিদেরা ভাগ করে খাইয়া ফেলায়, জোরে বলে নাউজুবিল্লাহ। একটু চিন্তা করলো না এই পানি কত জায়গা থেকে ধুইয়া পড়লো, কত জায়গা ধুইয়া পানিটা পড়লো, চিন্তা করলো না এই পানিগুলো খাইলো আর কয় পীর সাহেবের ফয়েজ পাইবে, এইসব ভন্ডামি সারা মুসলমান, আল্লাহর নবীকে এরকম পানি গোসল করে সাহাবারা খান নাই, আল্লাহর নবীর সাহাবে এরকম আকাম কুগাম করেন নাই। আজকের অনেক আছে বাউল, এই বাউলটা করে কি জানেন, এগো সিদ্ধি অর্জন করতে হলে কি করতে হয়, পঞ্চরস খাইতে, কি করতে হয় পঞ্চরস, মানে কি বীর্য পেশাব পায়খানা আর মেয়ে লোকের হায়েজের রক্ত আর নেফাসের রক্ত, এই পাঁচটা জিনিস আটার সঙ্গে মিলাইয়া হালুয়া বানাইয়া রাতের অন্ধকারে খাইলে বলে সিদ্ধি অর্জন হয়, জোরে নাউজুবিল্লাহ। শয়তানও ভয় পায় যে এগুলো কি করতেছে এরা। ও আমার ভাইয়েরা, মনে রাখবেন এই সমস্ত ভণ্ড পীর গুলোর থেকে বাঁচতে হবে, হক্কানি ওলামায়ে কেরামদের সঙ্গে চলবেন। ওই মূর্তির গায়ে যখন দেখলো টক টক পানি লাগে, এবারে চিন্তা করলো ব্যাপারটা কি, রহমতের বৃষ্টি আবার টক লাগবে কেন, একটু তালাশ করে দেখি ব্যাপারটা কি ঘটলো। দেখে যে আর কিছু না, একটা কুকুর এই মাত্র এর মুখে পেশাব করে চলে গেছে, এখনো পেশাব টপ টপ করে পড়তেছে। ও আমার ভাইয়েরা, ভালো করে বুঝতে হবে এই মূর্তির কোনো ক্ষমতা নাই, দেবদেবীর কোনো ক্ষমতা নাই, মাজারওয়ালার দেওয়ার কোনো ক্ষমতা নাই, দেওয়ার ক্ষমতা কার, খুব ভালো করে বিশ্বাস। আমার দেশের মানুষ কোন মাজারে গিয়ে দেখে কচ্ছপ, কোন মাজারে কুমির, কোন মাজারে গজার মাছ, আর কয় যে এইটা ঠান্ডা মাজার, ওইটা গরম মাজার, খবরদার এগুলো শেরেকের কথা, কোন মাজার ঠান্ডা নাই, কোন মাজার গরম নাই। মানুষ যখন মরে যায় তার কোন ক্ষমতা থাকে না, ক্ষমতার মালিক কে, একমাত্র আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলে আজকে তওবা কর মুসলমান। কোন মাজারওয়ালার ক্ষমতা নাই কোনো কিছু দেওয়ার, কোন দরগাওয়ালার ক্ষমতা নাই কোনো কিছু দেওয়ার, দেওয়ার মালিক একমাত্র কে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম পরিষ্কার করে দিলেন, ও আমার জাতি তোমরা কেন মূর্তি পূজা করছো, কেন তোমরা কবর পূজা করছো, কেন তোমরা দেবদেবীর পূজা করছো, এইগুলোর কোনো ক্ষমতা নাই, আমি তোমাকে দাওয়াত দিচ্ছি, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন, জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবারে দেখো কি অবস্থা, হকের কথা বললে বিপদ আসবে, পরীক্ষা আসবে, কিন্তু ভয় পেলে চলবে না, সাহায্য করার মালিক কে, আমার ভাইয়েরা। ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে আর পারলো না, কথায় পারলো না, ওদের কোনো দলিল প্রমাণ নাই, এখন গায়ের জোরে কয় যে একটা কাজ করো, দেবদেবীদের পক্ষে ইব্রাহিমকে আগুনে জ্বালাইতে হইবে, এত বড় বেয়াদবি করলো, ওরে আগুনে পোড়াইতে হবে, হার রিকুহু এরা আগুনে ফেলাও, আগুন প্রজ্বলিত করা হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করার জন্য নিয়ে যাওয়া হলো, আল্লাহর ফেরেশতা জিব্রাইল মিকাইল ইসরাফিল এসে হাজির হয়ে গেছে। জিব্রাইল বলল, ইব্রাহিম একটু হুকুম যদি দাও, আমার পাখা দিয়ে একটা নাড়া দিয়ে এই নমরুদের গোষ্ঠীকে জমিনটা উল্টে রেখে দিব। ইসরাফিল বলল, ও ভাই ইব্রাহিম একটু পারমিশন দাও, আমি তোমার সাহায্য করতে চাই, আমার হাতে সিংহ আছে, একটা যদি সিদ্ধ একটু বাতাস ছেড়ে দেই, সিডরের মতো উল্টাইয়া পাল্টাইয়া ওদেরকে 100 ফুট উপরে উঠাইয়া তারপরে আসার মেরে দিব। মিকাইল বলল, ভাই ইব্রাহিম একটু হুকুম দাও, আমি কাজটা করি, আমি বৃষ্টির ক্ষমতা আমার কাছে আল্লাহ দিয়েছেন, বাতাস আমার হাতে আছে, একটু হুকুম দাও উল্টাইয়া দেই। ইব্রাহিম বলছেন, না না, আমি তো তোমাদের ইবাদত করি, ইবাদত করি কার, সাহায্য যাবো কার কাছে, কি কঠিন বিপদের মুহূর্তেও সামনে আগুন, ও যুবকেরা তোমাদেরকে মনে রাখতে হবে, তাওহীদের দাওয়াত দিতে গেলে হকের কথা বলতে গেলে বিপদ আসবে, মুসিবত আসবে, আগুন দিয়ে ভয় দেখানো হবে, ভয় পেলে চলবে না, সাহায্য করবেন কে? ওরা কিছুই করতে পারবে না। সেজন্য আল্লাহ কোরআন এই ঘটনাগুলো বলে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিসসালাম যখন অটল থাকলেন বললেন যে ইব্রাহিম মিকাইল ইসরাফিল, আমি তোমাদের ইবাদত করি না, তোমাদের সাহায্য চাই না, আমার পরিচয়টা শুনে নাও, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি এক আল্লাহর ইবাদত করি, এক আল্লাহর সাহায্য চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সকল ক্ষেত্রে সাহায্য চাও কার কাছে? বিপদে উদ্ধার করার মালিককে। আমার দেশে মানুষেরা গাউসুল আজম বলে না পীর শব্দকে, আপনারা অর্থটা জানেন কি বলেন? গাউস মানে হলো বিপদে সাহায্য করা, আজম মানে সবচেয়ে বড়। তো সবচেয়ে বিপদে সাহায্য করা মালিক কোন মানুষ না, আল্লাহ। তাহলে বোঝা গেল এরকম বিশ্বাস করা যাবে না, কোন মানুষকে গাউসুল আজম বলা যাবে না। গাউসুল আজম একমাত্র কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইব্রাহিম আলাইহিস সালাম পরিষ্কার করে দিলেন, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এই কঠিন মুহূর্তে যদি অটল থাকতে পারো, আল্লাহ তাআলা বলেন, ও ইব্রাহিম আমার নিয়ম আছে, তোমার ক্ষমতা যেই পর্যন্ত থাকবে ওই পর্যন্ত যদি অটল থাকতে পারো, স্থির থাকতে পারো, তোমার ক্ষমতা যেইখানে শেষ ওইখান থেকে আমার সাহায্য শুরু হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে নমরুদের গোষ্ঠী ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে ফেলে দিল, ইব্রাহিমের আর কোন ক্ষমতা নাই, শেষ হয়ে গেল। আল্লাহ তারা বললেন, আমার ক্ষমতা শুরু হচ্ছে, আল্লাহ তারা বলো আগুন, খবরদার খবরদার, আমার দোস্ত ইব্রাহিম, আমার বন্ধু ইব্রাহিম হকের কথা বলেছে, তাওহীদের দাওয়াত দিয়েছে, এই জন্য নমরুদ আগুন জ্বালিয়েছে, খবরদার খবরদার, আগুন আমার বন্ধু ইব্রাহিমের একটা পশম যেন জলে না যায়, পুড়ে না যায়, ঠান্ডা হয়ে যাবি, আরামদায়ক ঠান্ডা। জোরে বলুন সুবহানাল্লাহ। কে ঠান্ডা করে দিয়েছেন? সে আল্লাহ জীবিত আছেন কি না এখনো? ইহুদি খ্রিস্টানদের যত বোমা আছে, আমেরিকার বোমা, রাশিয়ার বোমা, ব্রিটেনের বোমা, ইসরায়েলের বোমা, ভারতের বোমা, সব আগুন ঠান্ডা করে দিয়ে মুসলমানদেরকে বিজয় করতে পারেন কিনা? কিন্তু শর্ত হচ্ছে মিস্ত্রিক, আজ ভি জো করে ইব্রাহিম কাইমা পয়দা, আগ কর সিকতি হ্যায়, আগ কর সিকতি হ্যায়, আন্দাজ গুলিস্তা পয়দা। ও মুসলমান জাতি, সেই ইব্রাহিমের মতো যদি তাওহীদের ঈমান অর্জন করতে পারো, সব শিরিক বিদাত অর্জন করতে পারো, যে আল্লাহ তাআলা ইব্রাহিমের জন্য আগুনকে গুলবাগিচা করে দিয়েছিলেন, সে আল্লাহ আগের মতো জীবিত আছে, এখনো শক্তিশালী আছে, সামনেও থাকবে। লা নিদ্দা ওয়ালা দিদ্দা ওয়ালা হাদ্দা লি মাওলা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা ফারদুন সামাদুন আন সিফাতিল খালকে বারিয়ুন রাব্বুন আজালিয়ুন খালাকাল খালকা কামালা ইন শীতা মিনাল খাওফি আমানা ওয়া সালামা ফাবুদুহু ইয়াকিনান বিগুদুবিন ওয়া আসালা। কোন ভয় নাই, কোন চিন্তা নাই, তন্দিয়ে বাদে মুখালিফ সেনা গবর আয়োকাব ইয়ে তো চলতি হ্যায় তুঝে উঁচা উড়ানে কে লিয়ে। ও যুবকেরা, তোমরা হচ্ছে সেই ঊর্ধ্ব আকাশের বাস পাখির মতো, যে কাল বৈশাখী মেঘ দেখে ঝড় তুফান দেখে ভয় পায় না, বরং বাতাসের তালে তালে আরো উপরে চড়তে থাকে, আনন্দে মেতে উঠে। ঠিক তেমনি ভাবে তোমার সামনে বাতিল যত বড় শক্তিশালী হোক না কেন, যুগে যুগে বাতিলের হকের লড়াই চলেছে। হক এসেছে মুসার নামে, তো বাতিল এসে ফেরাউনের সুরত ধরে, হক এসেছে ইব্রাহিমের সুরত ধরে, বাতিল নমরুদের সুরত ধরে, হক এসেছে আমাদের নবীজির সুরত ধরে, বাতিল এসেছে আবু জাহল আবুল হাবের সুরত ধরে, হক এসেছে কাব হাবিলের সুরত ধরে, বাতিল কাবিলের সুরত ধরে। যুগে যুগে হক আর বাতিলের যুদ্ধ চলেছে, শেষ পর্যন্ত বিজয় হয়েছে কাদের? হকের বিজয় হয়েছে। আল্লাহ তাআলা মুমিনদেরকে সাহায্য করবেন। পাহাড়ের সঙ্গে যদি কোনো ব্যক্তি মাথা দিয়ে ধাক্কায়, পাহাড় ভাঙে না মাথা ভাঙে? মাথা ভেঙে চুরমার হয়ে যায়। ঠিক তেমনি ভাবে যারা হকের বিরুদ্ধে কাজ করবে, কিয়ামতের মাঠে লাঞ্ছিত হবে, দুনিয়াতেও তারা ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? ভাইরা আমার, ভয় পাওয়ার কোনো কারণ নেই, সাহায্য করবেন কে? না ফেরাউনের মতো মহাশক্তিধর যখন মুসা নবীর বিরুদ্ধে লাগলো, সামনে মুসার সামনে নদী, পিছনে ফেরাউনের বাহিনী ধাওয়া করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মুসা তোমার কোনো ভয় নেই, তোমার হাতে লাঠি আছে, এখানে তোমার ক্ষমতা শেষ হয়ে গেল, তুমি তোমার লাঠি নদীতে মারো। নদীতে মারার সঙ্গে সঙ্গে ফান ফালাকাল বাহারু, নদীর পানি দুই ভাগ হয়ে গেল, একেবারে পানি পাহাড়ের মতো দুই পাশে দাঁড়িয়ে গেল। আপনারা শুনেছেন মুসার জন্য রাস্তা হয়েছে, রাস্তা হয়েছে নদী, রাস্তা হয়নি আসলে, আসলে রাস্তা না, পানি রাস্তা হইলে তো ফেরাউন ডুববে কেমনে। পানি দুই ভাগে সরে গেছে, পানি দুই ভাগে সরে যাওয়ার পরে মাঝখানে এমনি জায়গা খালি হয়ে গেছে। মুসা তার বাহিনী নিয়ে পার হয়ে চলে গেল, পানি দুই পাশে দাঁড়িয়ে আছে পাহাড়ের মতো। যেই ফেরাউনের বাহিনী নামলো, আল্লাহ তারা পানিকে হুকুম দিয়ে এবারে ধরো ভালো করে, দুই পাশের পানি মিলে গেল, ফেরাউনকে ডুবিয়ে মারা হলো। আমার ভাইয়েরা, যে আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর জন্য নীল দরিয়ায় রাস্তা করে দিলেন, পানিকে ভাগ করে দিলেন, সে আল্লাহ এখনো জীবিত আছেন কিনা? সেই আল্লাহ আটলান্টিক মহাসাগরে রাস্তা করে দিয়ে আমেরিকার হোয়াইট হাউস পর্যন্ত ইসলামের পতাকা উড্ডীন করার তৌফিক দিতে পারেন কিনা? তবে শর্ত একটাই, সেই মুসার মতো ইমানও থাকতে হবে, লাঠিও থাকতে হবে। মুসলে কালিম হো আগর মার কা আজমা কুই, মুসলে কালিম হো আগর মার কা আজমা কুই, আজ ভি আতি হ্যায় কোহে তুর সে বাংলা তাকাফ। ও মুসলমান জাতি, মুসার মতো লাঠি নিয়ে যদি ময়দান অবতীর্ণ হতে পারো, যে আল্লাহ আগেও জীবিত ছিলেন এখনো আছেন, সে এখনো তোমাদের সাহায্য করবেন। আজকে চতুর্দিকে মুসলমান মার খাচ্ছে, তার কারণ ফিলিস্তিনের দিকে দেখো, ফিলিস্তিনে মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস ইহুদিদের দখলে, মুসলমানদের বাড়ি ঘরগুলোকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে, মুসলিম শিশুদের বুকটাকে বুলেটের দাজা গুলি দিয়ে ঝাঁচড়া করে দেওয়া হচ্ছে। ইরাকের বুকাবরত দিয়ে বুশ বাহিনী 10 লক্ষ শিশুদেরকে হত্যা করেছে, হাজার হাজার মানুষকে হত্যা করেছে। ও আমার ভাইয়েরা, আফগানিস্তানের মুসলমানদেরকে যুগ যুগ ধরে পাখির মতো গুলি করা, হত্যা করা হচ্ছে, মসজিদে হামলা করা হচ্ছে, মাদ্রাসা হামলা করা হচ্ছে, আবু গরিব কারাগরে আমাদের বোনদেরকে, মা বোনদেরকে ধর্ষণ করেছে, এক একজন মহিলাকে এক রাতে 10 জন 20 জন আমেরিকান সৈন্য ধর্ষণ করেছে। ও আমার ভাইয়েরা, মা বোনরা সেখানে বসে জুলুম নির্যাতন সহ্য করতে না পেরে দেয়ালের সঙ্গে মাথা ঠুকরে ঠুকরে আত্মহত্যা করেছে। কোথায় সেই সালাহউদ্দিন আইয়ুবী, মোহাম্মদ বিন কাসেম আর সেই খারগরিদের সন্তানেরা? তোমরা জানো এই ভারতবর্ষ থেকে রাজা দাহিরের জেলখানায় দুইজন মেয়েকে নির্যাতন করা হচ্ছিল, ওই জেলখানার থেকে তারা রক্ত বের করে কাগজ বানিয়ে ওরনাথকে লিখে, রক্তকে কালি বানিয়ে ওরনাকে কাগজ বানিয়ে চিঠি লিখেছিল। হাজ্জাজ ইবনে ইউসুফের কাছে সেই চিঠি পৌঁছে গেল, তার ঘুম হারাম হয়ে গেল, 16 বছরের যুবক মোহাম্মদ বিন কাসেমকে পাঠিয়ে দিল, যাও ভারতবর্ষে রাজা দাহিরকে উচিত শিক্ষা দিয়ে আসো। ইতিহাস যারা জানো তারা ভালো করে জানো, মোহাম্মদ ইবনে কাসেম এসে রাজা দাহিরকে শুধু শিক্ষা দেয় নাই, ওই বন্দরকে উদ্ধার করলো, রাজা দাহিরকে খতম করলো, এরপরে গোটা ভারতবর্ষে ইসলামের পতাকা উড্ডীন করে ছাড়লো। যারা বলেন সুবহানাল্লাহ, আজকেও সেই যুবকদের প্রয়োজন। তন্দিয়ে ফের তুঝে একবার করনি হে জাহান কি রহবরি, আ ফের তুঝে একবার করনি হে জাহান কি রহবরি, উঠ খুদা কে নাম লেকর ফির আলমবরদার বান। ও যুবকেরা, আবার তোমাদের সেই মা বোনদের ইজ্জত রক্ষা করার জন্য, তোমাদের মুসলিম ভাইদেরকে সাহায্য করার জন্য কাশ্মীরি মুসলমানদের হত্যা করা হচ্ছে, আরাকানের মুসলমানদের হত্যা করা হচ্ছে, এই দেশে মা বোনদের ধর্ষণ হচ্ছে, এসিড মারা হচ্ছে, মা বোনরা ফরিয়াদ করে বলছে, কোরআনের আয়াতে পরিষ্কার বলা আছে, ওয়ামালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ও মুসলিম যুবকেরা, ও মুমিনেরা, তোমরা কেন লড়াই করছো না, যুদ্ধ করছো না ওই সমস্ত লোকদের মুক্তির জন্য, নাজাতের জন্য, ওই সমস্ত লোকদেরকে মুক্ত করার জন্য, ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান, অথচ অসহায় শিশু এবং পুরুষেরা আর নারীরা ফরিয়াদ করে বলছে, রব্বানা আখরিজনা মিন হাদিহিল কারিয়াতি ظالم اهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। যুবকেরা তোমরা কেন যুদ্ধ করছো না ওই সমস্ত যুবকদের জন্য, ওই সমস্ত বৃদ্ধদের জন্য, ওই সমস্ত শিশু নারীদের জন্য যারা ফরিয়াদ করে বলছে রব্বানা, ও আমাদের রব, তুমি আমাদেরকে জালিম অধ্যুষিত জনপদ থেকে রক্ষা করো, জালিমদের হাত থেকে বাঁচাও, আমাদেরকে তুমি বাঁচাবার জন্য যোগ্য নেতা পাঠাও, ওয়াজআল্লানা মিন লাদুনকা ওয়ালিয়া, তোমার পক্ষ থেকে যোগ্য নেতা পাঠাও, ওলি পাঠাও, ওয়াজআল্লানা মিন লাদুনকা নাসীরা, তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও। আল্লাহ তাআলা আহ্বান জানাচ্ছেন, ও মুসলমান যুবকেরা, আল্লাহর আহ্বানে সাড়া দেওয়ার জন্য তৈরি আছেন ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ও আমার ভাইয়েরা, আজকেও যদি মুসলমান আবার সেই সাহাবায়ে কেরামদের মতো শিরক মুক্ত, বিদআত মুক্ত, দল মুক্ত, ফেরকা মুক্ত ঈমান অর্জন করতে পারে, ইতিহাস সাক্ষী, আল্লাহর নবীর যুগেও কাফের ছিল, এখনো আছে। নবীর যুগে ইতিহাস পড়ো, মুসলমানদের ভয়ে কাফের থরথর করে কাঁপত। আল্লাহর নবীর যুগে মসজিদে নববীতে বসে তৎকালীন সুপার পাওয়ার, বর্তমান আমেরিকা যেরকম সুপার পাওয়ার, এইরকম নবীর যুগে দুইটা সুপার পাওয়ার ছিল, একটা ছিল রোম, আরেকটা ছিল পারস্য। এই রোমের সম্রাটের বিরুদ্ধে তবুকের যুদ্ধ হবে, আল্লাহর নবী মসজিদে নববীতে বসে যুদ্ধের জন্য নাম নিচ্ছেন, এই সময় লোকেরা সাহাবায়ে কেরামরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নাম বলতে আরম্ভ করলো। এই সময় একজন মহিলা, ও আমার মা বোনেরা খুব ভালো করে শুনো, একজন মহিলা তার সন্তানকে এনে পেশ করলো, বলল ইয়া রাসূলুল্লাহ, আপনি যুদ্ধের জন্য নাম চেয়েছেন, আমার স্বামী আগের যুদ্ধে শহীদ হয়ে গেছে, আমার ভাইগুলো আগেই শহীদ হয়ে গেছে, আমার আমার বড় সন্তানগুলো আগে শহীদ হয়ে গেছে, আমার পরিবারে এই দুধের সন্তান ছাড়া আর তো কেউ জীবিত নেই, আমি কাকে দান করব, আপনি আমার বাচ্চাটাকে কবুল করে নেন জিহাদের জন্য। আল্লাহর নবী বললেন, আমার মহিলা সাহাবী, আমি তো যুদ্ধের জন্য নাম নিচ্ছি, আমার তো এমন লোকের প্রয়োজন যে তীর চালাতে পারবে, তরবারি চালাতে পারবে, ঘোড়ায় বসতে পারবে, উঠে বসতে পারবে, ঢাল ঘোরাতে পারবে, তোমার এই শিশু কোনোটাই করতে পারবে না। আল্লাহর নবীর ওই মহিলা সাহাবী, ও আমার মা বোনেরা, তোমরা তো সন্তানকে মাদ্রাসায় দিতে রাজি না, কারণ মাদ্রাসায় দিলে কি খাইবে, আমি বলি খাওয়ানোর মালিক কে, রিজিকের মালিক কে, আল্লাহ তাআলা শিয়ালকে খাওয়ায়, শিয়ালের কোন মুরগি ফার্ম আছে যে অনেকগুলো মুরগি পালি, বৃষ্টির দিনে তো পাওয়া যাবে না, ধরে ধরে খাবো, শিয়ালের মুরগি ফার্ম আছে, খাটাশের আছে, তিমি মাছের আছে, জঙ্গলের বাঘ ভল্লুকের আছে। আমার ভাইয়েরা, একটা তিমি মাছ একবারে কত খানা খায় জানেন, 5 টন চিংড়ি মাছ একবারে খায়, ধরে বলুন সুবহানাল্লাহ। এইরকম তিমি কত হাজার হাজার আছে সাগরে, ওই তিমি মাছ গুলোর রিজিকের মালিক দেখে, কোরআন বলছে আমামিন দাব্বাতিন ফিল আরদে ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনের ভিতরে এমন কোন বিচরণশীল জীব নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহর উপরে নয়, সব কিছু রিজিকের মালিক কে। এজন্য আল্লাহ বলেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াত ইমলাক, খবরদার তোমরা তোমাদের অনাগত ভবিষ্যৎ সন্তানদেরকে রিজিক দিতে পারবে না, খাদ্য দিতে পারবে না, এই ভয়েতে তোমরা হত্যা করো না, নাহনু নারযুকুহুম ওয়াইয়াকুম, আমি তাদেরকেও রিজিক দিব, তোমাদেরকে রিজিক দিব, ইন্না কাতলাহুম কানা খিতান কাবীরা, এদের হত্যা করা মহাপাপ, রিজিকের মালিক কে। আমার দেশের পরিবার পরিকল্পনা ছড়াই দিচ্ছে ভাইরা আমার, এমনি গরিব যারা তারা করে সেটা একটা ভিন্ন বিষয়, তাও জায়েজ নাই, রিজিকের জন্য কোনো অবস্থায় জায়েজ নাই, ও আমার ভাই সম্পূর্ণ হারাম। আল্লাহ রিজিকের মালিক, সন্তানকে দিন শিক্ষা দাও, সন্তান আল্লাহর রাস্তা খুঁজে পাবে। আমার বোনের, আমি বলতেছিলাম রিজিকের জন্য সন্তানকে মাদ্রাসায় দেয় না, রিজিকের মালিক কে, আলেমরা কামাই করে না, আমরা এক এক রাত্রি কত কামাই করি জানেন, এক মাসেরটা বাদ দিলাম। ভাইরা আমার, সব জায়গায় তোর পয়সার জন্য ওয়াজ করি না, আবার আমি এবার কন্ট্যাক্ট করি না, আবার এটা ভুল মনে করবো না, আমি যারা করে বা আমাদেরকে মানুষ এমনিই দেয়, এক এক মাহফিলে 10,000, 15,000, 20,000 তো এমনিই দেয়, তাহলে বোঝা গেল চাকরি তো ভিন্ন কথা, মসজিদে ইমামতি করে আলেমরা, মাদ্রাসায় পড়া একই সাথে ওয়াজ করে, কত চাকরি করে না, এত চাকরি অন্য রেটে করা সম্ভব নাকি। এই জন্য মাদ্রাসার ছেলেরা দুর্বল হইও না, রেজেকের মালিক কে, আমরা কাজ করি কার জন্য, ذَلِكَ بِأَنَّ اللَّهَ مَوْلَى الَّذِينَ آمَنُوا وَأَنَّ الْكَافِرِينَ لَا مَوْلَى لَهُمْ مُؤْمِنদের মাওলা কে আল্লাহ বলেন আনাল কাফিরিনা লা মাওলা লাহুম কাফেরদের কোন মাওলা নাই ও মায়েরা বোনেরা সন্তানকে কোরআন শেখাও হাদিসে বলা আছে যেই মা বাপ তার ছেলেকে কোরআন শেখায় কিয়ামতের দিবসে ওই মা বাপকে নূরের টুপি পরাইয়া আল্লাহর আরশের তলে নূরের কুরসিতে বসাইয়া রাখা হবে এমন তাজ পরানো হবে মুকুট পরানো হবে যার আলো আসমানের সূর্যের আলোর চেয়ে বেশি হবে জোরে বলুন সুবহানাল্লাহ এই যদি তোমার মা বাবার মর্যাদা হয় সন্তানের মর্যাদা কত বড় বুঝে নাও সন্তানকে মাদ্রাসায় পড়াবেন কিনা ইনশাআল্লাহ এই এলাকার লোকেরা মাদ্রাসা তৈরি করা দেখেন ইনশাআল্লাহ ভাইরা আমরা খেয়াল রাখবো যেন ভুল না করি আমার বলতেছিলাম এই মহিলা নিজের দুধের শিশুকে হাজির করলো আর বলল ইয়া রাসূলুল্লাহি আমিও জানি আমার এই শিশু তীর চালাতে পারবে না আমার এই শিশু তরবারি চালাতে পারবে না ঘোড়ায় বসতে পারবে না উঠে বসতে পারবে না ঢাল ঘোরাতে পারবে না কিন্তু আমি জানি আমার শিশু তীর চালাতে না পারলেও তীর খেতেও তো পারবে আমার শিশু তরবারি না চালাতে পারলেও তরবারি আঘাত খেতেও তো পারবে ঢাল ঘোরাতে না পারলে নিজেকে ঢাল বানাতে পারবে আপনাকে লক্ষ্য করে যখন দুশ্মনরা তীর ছুড়ে মারবে আপনাকে লক্ষ্য করে যখন দুশ্মনরা তরবারির আঘাত করবে সেই মুহূর্তে আমার সন্তানটাকে সামনে পেতে ধরবেন আমার সন্তান টুকরো টুকরো হয়ে যাবে আপনার দেহ রক্ষা পাবে আমি সেজন্য দান করে জোরে বলুন সুবহানাল্লাহ এই মজলিসে রোমের গোয়েন্দারা ছিল গোয়েন্দারা যারা যাদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি হচ্ছে তাদের গোয়েন্দা ছিল তার আগে রোমের সম্রাটকে বলল ও রোমের সম্রাট মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় লাভ করার সাহস করো না রোমের সম্রাট জিজ্ঞেস করলো ব্যাপার কি মুসলমানদের সৈন্য কি আমাদের চেয়ে বেশি গোয়েন্দারা বললো না সৈন্য তো আমাদের চেয়ে অনেক কম আমাদের 300,000 ওদের 30,000 নাই বলে তাহলে কি ওদের অস্ত্র বেশি কয় না ওদের অস্ত্র নেই বলে তাহলে কি ওদের গায়ে শক্তি বেশি কয় না ওরা জীর্ণ শীর্ণ শুকনো রুটি খায় আর খেজুর খায় বলে তাহলে আমাকে ভয় দেখাচ্ছ কেন অস্ত্র আমার বেশি সৈন্য আমার বেশি শক্তি আমার সৈনিকদের গায়ে বেশি ভয় দেখাচ্ছ কেন তখন গোয়েন্দারা বলল শোনো রোমের সম্রাট জেনে রাখো অস্ত্র হতে পারে তোমার বেশি সৈন্য তোমার বেশি তোমার সৈন্যদের গায়ে শক্তি বেশি কিন্তু জেনে রাখো তোমার সৈনিকদের কাছে সুন্দরী যুবতী নারী আর মদের পেয়ালা যত বেশি প্রিয় আল্লাহর নবী মুহাম্মাদের সৈনিকদের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তার চেয়ে অনেক বেশি প্রিয় জয় বলুন সুবহানাল্লাহ বিল্লাহি তাকবীর ভাইরা আমার আজকেও যদি সেই মুসলমান তৈরি হয়ে যায় এই মুসলমান জাতির সঙ্গে মোকাবেলা করার মতো কোনো শক্তি আছে আজকে সেই মুসলমান আল্লাহর উপরে এক আল্লাহর ইবাদত করা এক আল্লাহর সাহায্য চাওয়া এই নীতির উপর যদি থাকতো মুসলমানদের সাহায্য করার মালিককে কিন্তু সেইটা না করে আমরা চলে গেছি কোথায় কেউ মাজারে কেউ গাজা বাজারে কেউ দরগায় কেউ দুর্গায় সবগুলো বাদ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুন আমিন 12টা বেজে গেছে আর ওয়াজ করে রাত্র গভীর করে ফজরের নামাজ কাজা করার লাভ আছে এক ফজরের নামাজ হাজার রাত্র মাহফিল শুনলে যেরকম লাভ হবে এক ফজরের নামাজ কাজা হইলে সমান হবে হাজার কলা গাছ একত্র করলে 100 তাল গাছ হবে ভাইরা আমার এর জন্য একটা জিনিস আমি এতক্ষণ বয়ান করছি লা ইলাহা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না ইবাদত করব কার আল্লাহ ছাড়া কারো হুকুম মানব না হুকুম মানব কার আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাবো না সাহায্য চাবো কার কাছে জীবনের সব ক্ষেত্রে হুকুম মানব কার দুই নাম্বার কথার সঙ্গে বলছি একটা ছিল এটা তাওহীদ আর দুই নাম্বার হলো ইত্তেবা ও সুন্নাত যে কোনো কাজ করব কার তরিকায় রাসূলের তরিকায় কার তরিকায় রাসূলের তরিকা বাদ দিয়ে কোনো ইবাদত করলে কবুল হবে আমরা জোহরের নামাজ ফরজ পড়ি কয় রাকাত আসর পড়ি কয় রাকাত এশা কয় রাকাত মাগরিবের নামাজ কয় রাকাত এখন মাগরিব যদি কোনো ব্যক্তি 4 রাকাত পড়ে 1 রাকাত বাড়াইয়ে পড়ে ভালো করে উযু করলো এরপরে সুন্দর করে রুকু করলো সেজদা করলো তাসবিহগুলো সুবহান রাব্বিল আযিম আলা ঠিক মতো পড়লো একেবারে সব আল্লাহর জন্য করলো ইখলাসের সঙ্গে নামাজ হবে নামাজ হবে? অনেকে আজকে হুজুর ওরা তো ভালো কাজ করে, এই যে যারা কি করে আমাদের সমাজে অনেক আছে না কুসংস্কার, মানুষ মরলে তিন দিনে মিলাদ দেয়, চল্লিশে করে মৃত্যুবার্ষিকী, মিলাদ মিলাদ, এগুলো ইসলামে নেই, এগুলো কুসংস্কার। আল্লাহর নবী মরেছেন, মারা যাওয়ার পরে আল্লাহর নবীর জন্য এগুলো করা হয়েছিল? আল্লাহর নবী কি তার জীবদ্দশায় আল্লাহর নবীর একমাত্র মেয়ে ফাতেমা ছাড়া অন্য সমস্ত ছেলে মেয়েগুলো মারা গেছে নবীর জীবদ্দশায়, আল্লাহর নবী কি তিন দিনে খতম, চল্লিশে খতম, মৃত্যুবার্ষিকী এগুলো করেছেন? এগুলো করেন নাই। আপনারা কোরআন পড়বেন, খবরদার কে কি বলল, কে বড় আলেম কে ছোট আলেম তা দেখা বিষয় না, দেখা বিষয় কি কোরআন এবং হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার করে দিয়েছেন, আপনারা তাফসীর কিতাব দেখবেন, তাফসীরে মারফুল কোরআন পৃষ্ঠা নাম্বার 35 সূরা বাকারার 41 নাম্বার আয়াত তাফসীরে লেখা আছে, মৃত্যু ব্যক্তির ইসারে সবর উদ্দেশ্যে পারিশ্রমিকের বিনিময়ে, পয়সার বিনিময়ে কোরআন খতম পড়া, দোয়া পড়া, অজিমা পড়া সম্পূর্ণ হারাম। যে পড়ে সেও হারাম কাজ করে, যে পড়ায় সেও হারাম কাজ করে, পয়সার বিনিময়ে এগুলো জায়েজ নাই। নিজেরা পড়বেন কোরআন, নিজে পড়ে দোয়া করবেন, নিজেরা কোরআন পড়ে দোয়া করবেন, খতম পড়বেন, সে আমি নিশ্চিত করি নাই। নিজেরা গরিবদেরকে গোপনে খাওয়াইবেন, এই যে তিন দিন আর চল্লিশ মৃত্যুবার্ষিকী আর কোরআন খতম পড়ানো, এগুলো জায়েজ না, হারাম, পরিষ্কার হারাম। আপনারা বেদাত গুলো বর্জন করবেন। আমরা যে কোনো কাজ করবো কার তরিকায়? এই জন্য বললাম, নামাজ যেরকম ভাবে ফজরের নামাজ দুই রেখাত, ফরজের জায়গায় চার রেখাত পড়লে জায়েজ হবে না, মাগরিবের নামাজ তিন রেখাতের জায়গায় চার রেখাত পড়লে নামাজ জায়েজ হবে না, এইরকম কোন জায়গায় নতুন কোন এবাদত তৈরি করা যাবে না, ঠিক কিনা? এবাদত করবো যা আল্লাহ তাআলা হুকুম করেছেন, আল্লাহর নবী যা বলেছেন, কার তরিকায়? রাসুলের তরিকায়, না কোন পিশাবের তরিকায়। তরিকা মানবো কার? রাসুলের তরিকা মনে থাকবে তো ইনশাআল্লাহ। একটা তাওহীদ, আর একটা হচ্ছে কি আমরা দুরূদ শরীফ পড়ি নামাজের মধ্যে, নামাজে বসে না পড়ে দাঁড়াই করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সুন্দরকে পড়ি না, এই দুরূদ শরীফ পড়বেন, দুরূদ শরীফ চলতে ফেরতে হাঁটতে বসতে পড়বেন, ভালো জিনিস। কিন্তু এই যে সুরে সুর মিলাইয়া, তারে তাল মিলাইয়া, এইগুলোর কোন ভিত্তি ইসলামে নাই, সাহাবা কেরাম করেন নাই। আল্লাহর নবীকে সাহাবা কেরাম দেখে দাঁড়াইতেন? দাঁড়াইতেন না। মেশকাতে হাদিসটা আছে, বাবুল কেয়াম হাদিস বলা আছে, আল্লাহর নবীর সাহাবি আনাস রাদিয়াল্লাহ বলেন যে আল্লাহর নবীকে সাহাবা কেরাম দেখলে দাঁড়াইতেন না। কেন? কারণ আল্লাহর নবী এগুলো পছন্দ করতেন না। এই জন্য আল্লাহর নবী যেই দিনের জন্য লড়াই করেছেন, যুদ্ধ করে দান্না শহীদ করেছেন, সেই কোরআন আজকে নাই। আমরা মুসলমান কোরআন মানি? ও ভাইরা আমার, এখন বলতে গেলে আবার সময় চলে যাবে, আমাদের ব্যাংকে ইসলাম নাই, আদালতে ইসলাম নাই, আল্লাহ বলছে সুদ হারাম, কোরআনে পরিষ্কার বলা আছে ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়াহাররামার রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম। আমার জাতি সুদকে লাইসেন্স দিলে কি হয়ে যায়? হালাল হয়ে যায়। ব্যাংকে লাইসেন্স দেওয়া আছে না? ব্যাংকে লাইসেন্স দেওয়া আছে, সুদ হালাল হয়ে গেছে। সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, জনতা ব্যাংক, বহুয়া ব্যাংক, কুনো ব্যাংক, যত ব্যাংক সব চলে কিসে? সুদে চলে। হালাল হইলো কেমনে? সরকার লাইসেন্স দিয়ে দেয়। কি দিয়ে দেয়? লাইসেন্স থাকলে হালাল হয়ে গেছে। ভাইরা আমার, চোরের হাত কাটা বিধান দিয়েছেন কে? আমার দেশে আইন নাই, জেলা বিচারে আইন আছে। আল্লাহ তাআলা বলেন, বিবাহিত না হলে ওদেরকে 100 দররা মারো, বিবাহিত হলে পাথর ছুঁড়ে হত্যা করো। আইন দিয়েছেন কে? এসব আইন আছে একটাও? সম্পত্তি বন্টনে আইন দিয়েছেন কে? সূরা নিসার 11 নম্বরে বলা আছে, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসাইয়িন, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তোমাদের হুকুম দিচ্ছেন, তোমাদের সম্পত্তির ব্যাপারে, তোমাদের সন্তানদের ব্যাপারে আইন দিচ্ছেন, একজন পুরুষ সন্তান দুইজন নারী সমান সম্পত্তি পাবে, আইন দিয়েছেন কে? আমার জাতি বলল যে না, এটা আল্লাহ তাআলা নারীদেরকে ঠকিয়েছে, নারীদেরকে ঠকিয়েছে। ও ভাইজান, পর্দার বিধান দিয়েছেন কে? আল্লাহ তাআলা বলছেন, ও মেয়ে লোকেরা ভালো করে শুনো, আকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ও মেয়ে লোকেরা তোমরা ঘরে অবস্থান করো, পর্দা করো, খবরদার তোমরা খোলামেলা সেই জাহিলি যুগের নারীদের মতো রাস্তায় বের হবে না। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পর্যন্ত বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়ু কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে, আপনার মেয়েদেরকে এবং সমস্ত মুমিনদের মেয়েদেরকে বলুন, তারা যেন নিজের উপরে জেলবাব ঝুলিয়ে দেয়, পর্দা ঝুলিয়ে দেয়। পর্দার বিধান দিয়েছেন কে? লোকেরা খুব খেয়াল করে শোনো, পর্দার বিধান আল্লাহর মানতে হবে। আমাদের আদালত থেকে বলল পর্দার জন্য বাধ্য করা যাবে না। এইরকম পদে পদে আল্লাহর বিধানকে বাতিল করে দেওয়া হচ্ছে। আল্লাহর নবী যেই কোরআনের জন্য রক্ত দিয়েছেন সেই কোরআনের রাজ কি আমাদের দেশে আছে? আল্লাহর নবী কি আমাদের চেয়ে বুজুর্গ কম ছিলেন না বেশি ছিলেন? নবী রক্ত দিলেন কি জন্য? বোঝা গেল রক্ত দিতে হবে, লড়াই করতে হবে, মেহনত করতে হবে। নবী আল্লাহর কাছে আমাদের চেয়ে অনেক বেশি প্রিয় ছিলেন। কোরআন পড়ুন, আল্লাহর নবীর প্রতি যখন ওহী নাজিল হতে লাগলো আল্লাহর নবী কোরআনটাকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করতে লাগলেন। আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালাবি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। হে নবী, কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য, কোরআনকে তাড়াতাড়ি মুখস্থ করার জন্য আপনি ঠোঁট নাড়াচাড়া করবেন না। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনার মধ্যে জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো সামনে চলো, আল্লাহর নবী রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ আদায় করছেন, পা ফুলে যাচ্ছে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। হে মুজাম্মিল, আপনি রাতের বেলায় ইবাদত করুন কিন্তু কিছুক্ষণ বিশ্রাম নেন, ঘুমান। আপনি যেমন সারা রাত্রে ইবাদত করলে খুশি, আমি আল্লাহ তাআলা আপনাকে ঘুমন্ত দেখলেও খুশি হই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি অর্ধেক রাত্র বা তার চেয়ে একটু কমান অথবা একটু বাড়ান, এরকম ঘুমান। আপনি যেমন সারা রাত্র ইবাদত করলে খুশি, আমি আল্লাহ আপনাকে ঘুমাইতে দেখলেও খুশি হই। এত মায়া যে নবীর সঙ্গে শুধু পর্যন্তই নয়, ওলামায়ে কেরাম ভালো করে বুঝবে, আল্লাহর নবীর সামনে বসে একদিন সাহাবায়ে কেরাম কথা বলতেছেন, এই সময় নবীর আওয়াজটার চেয়ে জোরে আওয়াজ করে কথা বলল, ও আমার ভাইরা, আল্লাহ তারা বরদাস্ত করলেন না, সঙ্গে সঙ্গে আল্লাহ তারা ওহী নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কাওলি কাজহারি বাদিকুম লি বাদিন আন তোমাদের জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। তোমাদের নামাজ, তোমাদের রোজা, তোমাদের হজ, তোমাদের জাকাত, তোমাদের জিহাদ, তোমাদের ফরজ, তোমাদের নফল, তোমাদের দান, তোমাদের খয়রাত সবগুলো বরবাদ হয়ে যাবে। নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলো, এত ধমক দিলেন এত মায়া নবীর সঙ্গে। এবারে আপনাদেরকে আমি দেখাতে চাই, আল্লাহর নবী তায়েফের ময়দানে মার খাচ্ছেন, পাথর মারা হচ্ছে, আল্লাহ তাআলা দেখতে পাচ্ছিলেন কিনা? উহুদের ময়দানে আল্লাহর নবী লোহার পোশাক পরা ছিলেন, দুশমনরা দেখলো তীর মারলে চলবে না, তরবারি দিয়ে কারা কাজ করা যাবে না, একটা বড় পাথর মারলে পাথর বসে লোহা মাথায় ঢুকে যাবে, এইভাবে মারা সম্ভব। এই চক্রান্ত করে বড় একটা পাথর মারলো, আল্লাহর নবীর মাথায় ছিল লোহার টুপি, লোহার টুপিটা ভেঙ্গে ভিতরে ঢুকে, গালের ভিতরে ঢুকে আল্লাহর নবীর দাঁত একটা পড়ে গেল। সারা জীবন তো শুনেছেন দাঁত পড়ে গেছে, কেমনি পড়ছে তা জানেন না। এইভাবে লোহা ভিতরে ঢুকে রইল। আমার ভাইয়েরা, একটু যদি দাঁতে ব্যথা হয় নাসা শুরু করে দেয়, ডাক্তারের কাছে যাওয়ার জন্য পাগল হয়ে যায়। আল্লাহর নবীর গাল ভেঙে লোহা ঢুকে দাঁত পড়ে গেল, লোহা ভিতরে রয়ে গেল। একজন সাহাবী যুদ্ধের পরে ওই লোহাটাকে বের করার জন্য দাঁত দিয়ে কামড় দিয়ে টান দিয়ে বের করে দিল, আল্লাহর নবীর চেহারা রক্তে রঞ্জিত হয়ে গেল, আল্লাহর নবী ব্যথা পেলেন। ও আমার ভাইয়ের, আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহ তাআলা নবীর সামনে কথা বললে ওহী নাযিল করে, নবী তাহাজ্জুদ পড়লে এত লাগবে না, নবী কোরআন মুখস্থ করতে ঠোঁট নাড়াচাড়া করলে এত লাগবে না, এত মায়া যেই নবীর সঙ্গে। সেই নবীকে যখন তায়েফের ময়দানে মারা হচ্ছিল, ওহুদের ময়দানে মারা হলো, হুনাইনের ময়দানে মারা হলো, আল্লাহ তাআলা দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? এ আমাদের চেয়ারম্যান আব্দুল মজিদ সাহেব আর আমি একত্রে যাচ্ছি, আমাকে একজন ধরে মারলো আর ওনার ফিরাবার ক্ষমতা ছিল, ফিরায় নাই। এরপরে আর ওনার সঙ্গে দোস্তি থাকবে? আমার সম্পর্ক থাকবে? যতই মুরগির রান খাওয়া কাজ হবে না, ঠিক কিনা? তোমার ক্ষমতা থাকা সত্ত্বেও তুমি আমাকে ফিরাও নাই, আল্লাহর সঙ্গে আল্লাহর নবীর সম্পর্ক ছিল কিনা? না, সম্পর্ক ছিল না, সম্পর্ক নষ্ট হয়ে গেছিল নাকি? নষ্ট হয় না, আল্লাহ বলছেন অদ্দোহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদাকা রাব্বুকা মা ক্বালা, হে নবী আপনাকে আপনার রব ছেড়েও দেয় নাই, আপনার উপর সন্তুষ্ট হয় নাই, বলে তাহলে আমাকে এত মারলো তুমি কেন ফিরাও নাই? আল্লাহ তাআলা উত্তর দিচ্ছেন, আম হাসিবু তুমান তাদখুলুল জান্নাহ وَلَمَّا يَأْتِكُم مَّثَلُ الَّذِينَ خَلَوْا مِن قَبْلِكُم مَّسَّتْهُمُ الْبَأْسَاءُ وَالضَّرَّاءُ وَزُلْزِلُوا حَتَّى يَقُولَ الرَّسُولُ وَالَّذِينَ آمَنُوا مَعَهُ مَتَى نَصْرُ اللَّهِ. আল্লাহ তাআলা বলছেন, তোমরা কি এমনি মনে করেছো জান্নাতে ঢুকে যাইবা অথচ তোমাদের উপর আসবে না সেই সমস্ত বিপদ আপদ মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি, কঠিন দুর্ভিক্ষ, ভয়াবহ বিপদ এবং ভূমিকম্পের ন্যায় শত্রুদের হামলা, এমনকি স্বয়ং আল্লাহর রসুল পর্যন্ত এবং তার সঙ্গীরা বলতে বাধ্য হলেন, মাতা রাসূলুল্লাহ, আল্লাহর সাহায্যর কবে আসবে? এইরকম কঠিন পরিস্থিতি যাওয়ার পরই আলা ইন্না নাসরুল্লাহি করিম, আল্লাহর সাহায্য এসেছে, ঠিক তেমনি মনে করতে হবে আমাদের সামনে বাধা আসবে, বিপদ আসবে, পরীক্ষা আসবে, সেই পরীক্ষায় যদি আমরা অটল থাকতে পারি সাহায্য করার মালিককে আল্লাহ সুবহান তাআলা আমাদেরকে যে কথাগুলো বলা হলো সেগুলো অটল থেকে মানার তৌফিক দান করেন, আমিন। চেয়ারম্যান সাহেব কিছু কথা বলবে হয়তো, এরপরে দোয়া হবে, সকলে বসে পড়ি, দোয়া হবে, দোয়ার পরে আমাদের যে আপ্যায়নের ব্যবস্থা আছে সুন্দর সুষ্ঠুভাবে সেগুলো করে তারপর ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমার ওই বক্তব্যের মেমোরি আছে, জুমার খুতবা আছে, অনেক গুরুত্বপূর্ণ বিষয় লেকচার আছে, ইসলামের জানার কোনো শেষ নেই, কোরআন হাদিসের দলিল ভিত্তিক আমার বক্তব্য ইন্টারনেটে আছে, জুমার খুতবা .wordpress.com লেখে সার্চ দিলে পাবেন আপনি দুনিয়ার যে কোনো প্রান্তে বসে, বা আমার নাম লিখে ইন্টারনেটে সার্চ দেবেন গুগলে আমার নাম চলে আসবে, লেকচার চলে আসবে, মেমোরি কার্ডে ভরা আছে, মোবাইলের মেমোরি কার্ডে এখানে পাওয়া যায়, ওনা ই করে আছে, ওটা আপনি নিতে পারেন, বই আছে আমার এখানে বেসার জন্য আনি নাই, যোগাযোগ রাখবেন ঢাকা ধানমন্ডি 15 নম্বর আমার বাসা, বা আমার একটা মার্কাজ আছে, ইনশাআল্লাহ যোগাযোগ করে আপনারা পাবেন। আল্লাহ তালা আপনাদের সকলকে সহিদ ভালো রাখুক, সুন্দর রাখুক এবং দিনের বটল রাখুক, আমিন। এ এলাকার ভাইয়েরা, আমার আলোচনায় যদি কোনো কঠোর শব্দ বলে থাকি আপনাদেরকে ভালোবেসে বলেছি, মহাব্বত করে বলেছি, কাজে কেউ কষ্ট পাবেন না, কারোর সঙ্গে আমার শত্রুতা আমি আগে বলেছি, আপনাদেরকে ভালোবেসে মহাব্বত করে এই গ্রাম এসেছি, নতুবা এত কষ্ট করে আমাদের গ্রাম আসা দরকার নেই। আমাদের আলহামদুলিল্লাহ মাহফিলের শেষ নেই, দৈনিক মাহফিলের দাওয়াত আছে, আমাদেরকে যদি এবছর দাওয়াত দিল না দেয় আগামীতে কোনো আপত্তি নাই, আমরা প্রোগ্রাম করি পয়সার জন্য না, নামের জন্য না, একমাত্র উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা, এবং সেজন্য কোরআন হাদিসের হক যেটা ওইটা বলে যাই, দলিল সহ বলে যাই। আমি এই যে আয়াতগুলো বলেছি প্রত্যেকটা আয়াত নোট করা আছে আমার এখানে, আন্দাজে অস করি না ভাইরা আমার। এই জন্য আপনাদেরকে মহাব্বত করে কথাগুলো বললাম, তওবা করেন, যা পিছনে হয়ে গেছে আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহ তাআলা মাফ করার জন্য তৈরি আছে। এই জন্য পিছনে যা মাজারের পিছনে টাকা পয়সা ব্যয় করেছেন, ওরস করেছেন, এরকম গান বাজনা করেছেন, সবগুলো তওবা করেন, আল্লাহর কাছে কান্নাকাটি করেন, ইনশাআল্লাহ মাফ করে দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করেন, আমিন। সকলে বসে পড়ি, দোয়া হবে ইনশাআল্লাহ, দোয়ার পরে আমরা যাব। পানি আছে?